من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فتقلت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. وقال الله سبحانه وتعالى ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها. وقال الله سبحانه وتعالى لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله أحب الناس إلى الله أنفعهم للناس. أو كما قال رسول الله صلى الله عليه وسلم قابل احترام بھائیو دوستو عزیزو اور بزرگو اتنی بات ہر ایک کو معلوم ہے کہ تمام بشریت کیا تمام انسانیت کیا دنیا میں آنے کا ایک ہی راستہ جتنے آئے جتنے آ رہے ہیں جتنے آئیں گے سب کے لیے دنیا میں آنے کا ایک راستہ ہے وہ ولادت کے راستے پیدائش کے راستے ایسے ہی سب کے دنیا سے جانے کا راستہ بھی ایک ہی ہے جتنے گئے سب موت کے راستے سے گئے ہیں جو جا رہے ہیں روزانہ وہ بھی موت ہی کے راستے آئندہ جتنے جائیں گے انسانوں کے لیے دنیا میں آمد اور دنیا سے جانا یہ دونوں راستے مقرر کیے ہیں اس نے جس نے انسانوں کو وجود دیا ہے اسی لیے مخلوقات کو اللہ نے بہت پیدا فرمائی چونٹی سے لے کے جبریل تک لیکن اس انسان کی اہمیت کے پیش نظر جتنا اہتمام اس کی تعلیم و تربیت کا اس کی ضرورتوں کا کہ سب سے بڑی اور سب سے پہلی تمام بشریت کے درمیان جو مشترکہ ضرورت ہے وہ ہدایت ہے اس کا اہتمام اس کا انتظام پہلے دن سے آسمان سے کتابیں اور صحیفے بھی اور اپنے پاس سے نبی اور پیغمبر علیہ الصلوۃ والتسلیم کو بھی بھیجا پھر اس انسان کو اس دنیا میں چند روزہ زندگی دے کر بھیجا یہ جو دنیا میں آنے اور دنیا سے جانے کے درمیان کا جو وقفہ ہے اس کا نام زندگی ہے اس زندگی کو اس طرح گزارنا کہ اس سے فائدہ اٹھاوے اور جس گلی جس کوچے جس خاندان جس محلے جس شہر جس صوبے جس وہاں اللہ کی مخلوق کو نفع پہنچاوے. اس لیے دونوں باتیں کہیے. حدیث پاک میں حضور کا ارشاد ہے ان ھذا الخیر خزائن, خیر کے خزانے ہیں, جان مال اور استعداد ہر ایک کے پاس اللہ کی امانت ہے. اب اگر یہ اپنی جان اور مال اور استعداد اور صلاحیتوں کو اپنی ذات سے لے کے عالم کے آخری کنارے تک ہر ہر لائن میں خیر کیسے وجود میں آئے, دل میں, دماغ میں, ہاتھوں پیروں میں, کمانے میں, خرچ کرنے میں, شادی میں, گھر میں, باہر, انفراد میں, اجتماع میں, کہ یہ خیر ہر لائن کی خیر, خیر کے خزانے ہیں اللہ کے پاس, کہ یہ بندہ اپنی جان سے, مال سے, اپنی صلاحیتوں سے اللہ کے لامتناہی خیر کے خزانوں سے استفادہ کرتے ہوئے خود اپنے اندر میں خیر اور اس کے راستے سے پھر پوری دنیا کی چار سمتوں میں, تاجروں میں, کاشتکاروں میں, مزدوروں میں, کارخانے داروں میں, غریبوں میں, مالداروں میں, عورتوں میں, مردوں میں, صدروں میں, وزیروں میں, پولیس والوں میں, پڑھے لکھوں میں, ان پڑھوں میں, ہر ایک میں یہ خیر آئے, اس کے لیے اپنی جان و مال, کہ وہ اللہ کو بہت پیارے ہیں, بہت پیارے ہیں. اسی لیے حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے ایک موقع پر فرمایا الدین النصیحہ, دین تو نام ہے خیر خواہی کا, ہر ایک کا بھلا چاہنا, مشرق میں ہو, مغرب میں ہو, شمال میں ہو, جنوب ہو, عرب ہو, عجم ہو, مالدار ہو, غریب ہو, ہر فرد بشر کا بھلا چاہنا. یہ جذبہ جتنا اندر پیدا ہوتا جائے گا اور اس پر جتنا عملی قدم اٹھے گا آسمانوں میں اور اللہ جل جلالہ امن والہ کے ہاں سب سے محبوب بنے گا, اور زمین کے خطے پر آسمانوں والے بھی اس کی محبوبیت پر رشک کریں گے. جیسے حضرت ابراہیم علیہ الصلوۃ والتسلیم کے بارے میں ہمارے خلیل, ہمارے خلیل, فرشتوں کو یہ ہوا کہ کون ہے آپ کے خلیل, ہم سجدے کرتے ہیں, نمازیں پڑھ رہے ہیں, دیکھا نہیں, اگر اجازت ہو تو ہم ان کو آزما لیں. آزمائش کے طور پر فرشتہ انسانی شکل میں آیا, وقت لمبا تفصیل میں نہیں جاتا ہوں, لیکن جتنا سنا تھا فرشتوں نے قرار کیا کہ بے شک آپ کے خلیل, آپ کے خلیل. اللہ کی ذات لامتناہی کے لامتناہی خزانوں سے فائدہ اٹھاتے ہوئے اپنی ذات کو اور اپنی ذات سے عالم کے ایک ایک انسان تک یہ خیر کا پیغام پہنچے. اسی لیے یہ پہلے بتلا بھی دیا کہ سب سے بڑی خیر کیا ہے, سب سے بڑی خیر کیا ہے کہ قولوا لا الہ الا اللہ تفلحوا. آگے جتنی سماج میں, انفراد میں, گھر میں, کاروبار میں, شخصی زندگی, جتنی خیر آئیں گی اس کے راستے سے آئے گی. اور حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایسوں کے لیے دعائیں دی ہے, طوبی لمن جعلہ, طوبی لعبد, بہت قابل مبارک باد ہے, بڑا خوش نصیب ہے اللہ کا وہ بندہ جس کا وقت, جس کا پیسہ, جس کی صلاحیتیں دنیا میں انسانی زندگی کے ہر شعبے میں خیر کے آنے کے لیے استعمال ہو رہا ہو. اور ساتھ ہی ساتھ یہ بھی فرما دیا وَوَيْلٌ سَتْيَانَاسْ جَائَے, جیسے اللہ پاک نے بھی جلال میں ایک دفعہ فرمایا قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَ, اس آدم کے بچے کا ستیاناش ہو, کتنا ناشکرا ہے. ہماری طرح 24 گھنٹے نعمتوں کی بارش اور یہ آستینیں چلائے پھرتا ہے, پائجامے پر چلائے پھرتا ہے ہماری نافرمانیوں کے لیے, اپنا وقت, پیسہ, صلاحیت برائی ہی برائی شر ہی شر ان کے لیے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے دعا کی. اللہ کا شکر ہے اللہ کا شکر ہے صدیوں کے بعد یہ جو سادہ اور آسان اور عمومی محنت کا راستہ جو اللہ نے ہم کو دیا, یہ دعوت کی محنت, اس پر جان و مال کا لگانا, اس کے تقاضوں پہ مر مٹنا کہ یہ خود اپنی ذات سے اپنی جان و مال اور صلاحیتوں کی نبوت کی روشنی میں, سیرت کی روشنی میں, قرآن و حدیث کی روشنی میں ترتیب بناتے ہوئے یہ کھائیں گے بھی تو, یہ پیئیں گے بھی, شادی بھی کریں گے, راتیں گزاریں گے, دن گزاریں گے, ہر وقت ان کے سامنے خیر کس راستے سے ملے آئے اور میں خیر کے پھیلنے کا ذریعہ بنوں. اللہ کا شکر ہے ہماری یہ ساری محنت, یہ اجتماعات, یہ مجمع کے سوائے اس کی کچھ نہیں چاہیے. ہمدردی پوری بشریت کی, ہمدردی پوری بشریت کی, ہر ایک خیر کی راہ چلنے والا, خیر کے وجود میں آنے والا اور خیر کی راہیں کھلوانے والا ہر امت اس کا بن جائے تاکہ فرد بشر اس دنیا میں جنت کی شان زندگی گزارے. احمده ونصلي على رسوله الكريم, اما بعد. محترم دوستو, بزرگو اور بھائیو, حضرت پرتھمے اللہ تعالی حمد و ثنا এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন, এরপরে কোরআনে কারিমের কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেন এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকাত থেকে ছোট্ট একটা হাদিস উনি তেলাওয়াত করেন, এরপরে বলেন যে আমরা সকলেই জানি, সকলেরই জানা আছে একটা বিষয়ের উপরে সকলেই অবগত, যে দুনিয়াতে যত মানুষ আসতেছে তাদের সকলের দুনিয়াতে আসার রাস্তা একটাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই, এবং দুনিয়াতে মানুষ যে বিদায় নিয়ে যাইতেছে তাদের সকলের যাওয়ার রাস্তাও একটাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই. এই ব্যাপারে আমরা সকলেই একমত, এটা আমাদের সকলেরই জানা আছে. আসার রাস্তা এটা নির্ধারিত, দুনিয়ার থেকে চলে যাওয়ার রাস্তা এটাও নির্ধারিত. এই রাস্তাটা, এই পদ্ধতিটা, এই নিয়মটাকে আল্লাহ তাআলা নিজেই ঠিক করছেন, যেই মানব জাতি দুনিয়াতে কোন রাস্তায় আসবে এবং কিভাবে বিদায় নেবে এটা আল্লাহ তাআলাই ঠিক করে দিয়েছেন. বলেন যে যে আসা আর যাওয়া এর মাঝে যে সময়টুকুন কারোর জন্য কম কারোর জন্য বেশি, এটাকে বলে দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি. বলে যে এমনি তো আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন, হাজারো লাখো, কোনো শেষ নাই আমাদের জানার, কোনো শেষ নাই যে সংখ্যা কত. আল্লাহ তাআলার মখলুকের মধ্যে, মখলুকাতের মধ্যে, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এই মানব জাতিকে আল্লাহ তাআলা, একমাত্র জাতিকে আল্লাহ তাআলা বানানোর পরে তাদের জন্য সব রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন, তাদের ক্ষুধা পিপাসা নিবারণের ব্যবস্থা, তাদের ক্লান্তি দূরের ব্যবস্থা, তাদের বসবাসের জন্য যা কিছু ব্যবস্থা, দুনিয়াতে থাকার জন্য সবকিছুই আল্লাহ তাআলা আগে থেকেই ঠিক করে রাখছেন, এবং জন্মের থেকেই আল্লাহ তাআলা তাদের জন্য, তাদের শিক্ষা দীক্ষার জন্য, তাদেরকে তালিম, তাদের তালিম তরবিয়তের জন্য তাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় ভাবে কিভাবে আল্লাহ তাআলার মাহবুব হইতে পারে, পেয়ারা হইতে পারে, এইভাবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন. আসমান থেকে আল্লাহ তাআলা বড় বড় কিতাব পাঠাইছেন, আসমান থেকে আল্লাহ তাআলা সহিফা পাঠাইছেন, নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন এই মানব জাতির তালিম তরবিয়তের জন্য, আল্লাহ তাআলার পছন্দনীয় পদ্ধতিতে মানব জাতিকে গড়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা গুলান করে রাখছেন. দুনিয়ার অন্য কোন মখলুকের জন্য আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করেন নাই. তো মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন এই মানব জাতিকে এই জন্যই আল্লাহ তাআলা করছেন, যাতে করে এই যে ব্যবস্থাটা আল্লাহ তাআলা এই জন্যই করছেন যাতে করে আল্লাহ তাআলার কাছে মানুষ প্রিয় হইতে পারে, আল্লাহ তাআলার কাছে মানুষ মাহবুব হইতে পারে। এটার জন্য আল্লাহ তাআলা দুইটা পুঁজি সব মানুষকেই আল্লাহ তাআলা দান করছেন, কম আর বেশি। আল্লাহ তাআলা সকলকেই একটা দুনিয়ার একটা জীবন দিচ্ছেন, কেউ কম পাইছে কেউ বেশি, কারো দুনিয়ার হায়াত কম কারো দুনিয়ার হায়াত বেশি। আল্লাহ তাআলা কম বেশি সকলকে কিছু মাল দিচ্ছেন, এই জন্য দিচ্ছেন যে জান আর মালকে সমন্বয় করে প্রথমে ব্যবহার এমন ভাবে করবে যাতে করে তার ভিতরে খায়ের ভালাই সৃষ্টি হয়, তার ভিতর থেকে মন্দ দূরীভূত হয়ে যায়, সে সমস্ত রকমের ভালায়ের সমন্বয়ে তার জীবনটা গঠিত হয়, এবং তার জানমালের খরচ এমন পদ এমন জায়গাতে হয় এমন উদ্দেশ্য হয় যাতে করে সারা দুনিয়াতে ভালাই পৌঁছতে থাকে, ক্রমান্বয়ে সারা দুনিয়াতে ভালাই বিস্তৃত লাভ করে, এমন কোনো জায়গা না হয় যেখানে তার কারণে খায় না পৌঁছে, এমন কোন জায়গা না হয় যেখানে মানুষরা চেষ্টা করে নাই যে এখানে খায় পৌঁছে নাই। সারা দুনিয়াতে এই চতুর্দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই আল্লাহ তাআলার বান্দা বসবাস করে, যেখানে একজন মানুষের জন্ম হয়েছে, সেজন্য এই উম্মতের খায়ের খাইর থেকে, এই মানব জাতির খায়ের খাইর থেকে বঞ্চিত না থাকে, ভালাই কামনার থেকে বঞ্চিত না থাকে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই জন্য উনি বলতেছিলেন একটা হাদিস পড়ছিলেন, তার অর্থ হইল আল্লাহর কাছে ভালো কে হবে, আল্লাহর কাছে সবচেয়ে ভালো কে হবে, আল্লাহর কাছে সেরা কে হবে। বলে যে আল্লাহ তাআলার কাছে ভালো হবে ওই লোকটা, যে লোকটা নাকি খায়রের চাবি হয়, যে লোকটা খায়রের চাবি হয়, যার দ্বারা খায়ের দুনিয়াতে উজুদে আসে, ভালাই দুনিয়াতে উজুদে আসে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ওই লোকটা হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, এবং ওই লোকটা হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মাহবুব। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করছেন, তুবালি আবদিন, সুসংবাদ ওই সমস্ত ওই লোকটার জন্য যে লোকটা নাকি ভালায়ের চাবি হয়ে গেছে, এবং এর বিপরীতে যারা আছে তাদের সম্বন্ধে তো আল্লাহ তাআলা বড় গজবনাক কথা বলছেন, রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা বলছেন কুতিলাল ইনসানু মা আকসারা, মানুষের ধ্বংস হয়ে যাক ওই কারণে যে তারা যে নাশুকরি করছে। আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে 24 ঘন্টা বৃষ্টির ফোঁটারও হয়তো একটা গণনা করে শেষ করা যাবে, যদি কোনো পদ্ধতি বের করা যায় যে কত ফোঁটা বৃষ্টি হয়েছে এটা হয়তো গণনা করে এটাকে ঠিক করা যাবে, কিন্তু আল্লাহ তাআলার যে নিয়ামত রাজি 24 ঘন্টা আমাদেরকে ঢেকে রাখছে এবং আসতেছে ঢাকতেছে, এটার কোনো শেষ হবে না, এটার কোনো শেষ করা যাবে না। এই নিয়ামতের নাশুকরি যারা করে তাদেরকে সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন তারা তো ধ্বংস হয়ে গেছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই খায়ের খাই হিত কামনা মঙ্গল কামনা এটি কি জিনিস, কোন জিনিসকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আদ-দীনু ওয়ান নসিহা, দীন হলো খায়ের খাইর নাম, দীন হলো খায়ের খাইর নাম, নিজের জন্য খায়ের খাইর খায়ের খা হওয়া, সারা দুনিয়া নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, অঞ্চলের জন্য, দেশের জন্য, দেশের সীমানা অতিক্রম করে সারা দিনের মানুষের জন্য খায়ের খা হওয়া, সকল মানুষের ভালাই চাওয়া। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভালাই চাওয়া তো ঠিক আছে, কিন্তু ভালাইটা কিসের মধ্যে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যেটা কোরআন হাদিসের মফহুম সার কথা, সবচেয়ে খায়ের খাই হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত দেওয়া, এই কালিমাটা হলো সবচেয়ে খায়ের খাই দিয়ে পরিপূর্ণ কালিমা। এর চেয়ে উম্মতের জন্য, এই বাশারিয়তের জন্য, মানব জাতির জন্য এর চেয়ে খায়ের খাই আর কিছুই হইতে পারে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে শত শত বছর পরে আমাদের এই সাদা সিধা মাজমা, আমাদের এই সহজ সরল ত্রাণ কিছু মানুষদের মাজমা, সমষ্টি একত্রিত হওয়া, এটার মধ্যে ওই জিনিসটাই তাদের বলা হয়, ওই জিনিসটাই চাওয়া হয়, ওই জিনিসটাই শিখানোর জন্য চেষ্টা করা হয়, ওই ফলাফলই তাদের কাছে চাওয়া হয়, এই মাজমা যেন পুরাকে পুরা সারা দুনিয়ার মানুষের জন্য খায়ের খা হয়ে যায়। সারা দুনিয়ার মানুষের হিত কামনা করে, সারা দুনিয়ার মানুষের মঙ্গল চায়। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, নিজের জাত থেকে শুরু করে নিয়ে সারা দুনিয়ার মানুষের মঙ্গলের জন্যই যেন তারা ব্যস্ত হয়ে যায়, নিজের জন্য খায় খা হয়, অর্থাৎ নিজের মধ্যে ভালো দিয়ে পরিপূর্ণ করে, নিজের চোখ দিয়ে ভালো আমল বের হয়, হাত দিয়ে ভালো আমল বের হয়, পা দিয়ে ভালো আমল বের হয়, দিমাগের মধ্যে ভালো আমলের চিন্তা করে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এটা যেন সকলেই নিজের ব্যক্তিগত ভাবে নিজের উপরে এটার প্রতি সচেষ্ট থাকে, যত্নবান হয় যে মন্দ আমার জীবনের থেকে বিলুপ্ত হয়ে যায়, ভালাই দিয়ে আমার জীবন ভরে যায়। কারণ আমার দ্বারা কোন মানুষ তো দূরে কথা, কোন মখলুকের জন্য কোন কষ্ট না পৌঁছে, কোন মখলুকের জন্য হক নষ্ট না হয়, সমস্ত মানুষ যেন আমাদের কাছে আমার দ্বারা উপকৃত হয়। নবীজি এরশাদ করেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো মানুষ ওই লোকটা, ওই বান্দা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো, যার দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ যার থেকে বঞ্চিত হয় না। মেরে মুখতারাম দোস্তা বুজুর্গ, আমাদের এই মেহনতের মাকসাদ ওইটি যে মানব জাতি যেন আমাদের দ্বারা উপকৃত হয়। মানব জাতি কোন পশু পাখি কোন প্রাণীও যেন আমাদের থেকে বঞ্চিত না হয়, সকলেই যেন আমাদের থেকে ভালাই পায়, ভালের অংশ পাইতে থাকে। মেরে মুখতারাম দোস্তা বুজুর্গ, এই জন্য হইলে এই মজমা যে মানুষের খায়ের খা হবে, যে মানুষটা মাখলুকের জন্য খায়ের খা হবে, আল্লাহ তাআলার কাছে সে এমন পেয়ারা হয়ে যাবে যে আল্লাহ পেয়ারা যারা তারাও তাদের উপর রসক করতে থাকবে, ঈর্ষা করতে থাকবে। আল্লাহ তাআলা কথায় কথায় বলতে লাগলেন যে আমার খালিল, আমার খালিল, আমার খালিল, আমার খালিল, আমার সবচেয়ে প্রিয় পাত্র, সবচেয়ে প্রিয় পাত্র। ইব্রাহিম আলাইহিসসালাম সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেন, ফেরেশতারা তাদের কাছে এটা বলে আশ্চর্য লাগলো, চব্বিশ ঘন্টা আমরা আল্লাহ তাআলার কাছে আছি, আর চব্বিশ ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত আছি, আল্লাহ তাআলার নাফরমানী কোন ফেরেশতার জীবনে কোনদিন একটা মুহূর্তের জন্য করে নাই। তারপরে দুনিয়াতে ইব্রাহিমকে সে আবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল, আমাদের চেয়েও বেশি প্রিয় হয়ে গেল। তো বলেন যে ঘটনা তো অনেক লম্বা, আমি এই ঘটনা আপনাদের কাছে আপনাদের সামনে পুনরাবৃত্তি করতে চাই না, অনেকেই জানেন সেই ঘটনাটা কি ছিল। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে আল্লাহ, ওনাকে একটু পরীক্ষা তো করে আমরা পরীক্ষা করে দেখার অনুমতি দেন যে সে কিভাবে আপনার এত প্রিয় হয়ে গেল। যাই হোক, ফেরেশতা পরীক্ষা নেওয়ার জন্য আসলেন, মানুষের সুরাতে এসে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কিছু আচরণ হইল তাদের, ওই আচরণের প্রেক্ষিতে তারা বুঝতে পারলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা যে খলিল বানাইছেন, আমাদেরকে বাদ দিয়ে তাকে খলিল বানাইলেন, আসলে প্রকৃত পক্ষে সেই হল খলিল হওয়ার উপযুক্ত। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা আবারও মানব জাতির শ্রেষ্ঠত্বকে ফেরেশতাদের উপরে তুলে ধরলেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমাদের খায়ের খা হইতে হবে, সমস্ত মানুষের খায়ের খা, নিজের জন্য খায়ের খা, পরিবারের জন্য খায়ের খা, সমাজের জন্য খায়ের খা, নিজের অঞ্চলের জন্য খায়ের খা, দেশের জন্য খায়ের খা, সারা দুনিয়ার মানুষের জন্য হিত কামনাকারী খায়ের খা আমাদেরকে হইতে হবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই মজমা এই একত্রিত হওয়ার একমাত্র উদ্দেশ্যে যে উম্মতে এই উম্মত আল্লাহর কাছে শ্রেষ্ঠ মখলুক, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মখলুক, মখলুকের খায়ের খা কি করে হইতে পারে, এই মাকসাদই আমাদের এখানে আসা, এটার জন্যই মুজাকারা, এটার জন্যই আলোচনা। মেরে ভাইও দোস্ত বুজুর্গ, দুনিয়া মে আনা দুনিয়া সে জানা, ইসকে দরমিয়ান কে ওকতে কা নাম জিন্দগি, আল্লাহ জল জালালুহু আম্মা নওয়ালুহু, জিসনে ইনসানো কো ওজুদ ভি দিয়া আর মৌত ভি উসি কে করনে সে, ওয়া ইয়ুহী ওয়া ইউমীত, জিলাতা ভি ওহী হে আর মারতা ভি ওহী, উসি নে ইন দোনো কে বীজ কে ওয়াক্তে কি জো জিন্দগি হে ও জিন্দগি কেসি, উস জিন্দগি মে আল্লাহ আপনে হর বন্দে বন্দি সে ক্যা দেখনা চাহতে হ্যায়, ইসকা জাহির ইসকা বাতিন, ইসকা দিল দিমাগ, ইসকি কমাইয়ো কি শকলেন, আর যাহা যাহা ইয়ে হে হর জগে আল্লাহ আপনে বন্দো কো কেসা দেখনা চাহতে হ্যায়, وہ نبیوں کے راستے سے بھیجا اس کا نام دین ہے, جس نے انسانوں کو وجود دیا اسی نے انسانوں کو زندگی گزارنے کا طریقہ بھی بتلایا. وہ طریقہ جو اللہ نے تجویز کیا اور نبیوں اور پیغمبر علیہ الصلوۃ والتسلیمات کے راستے سے انسان ہر زمانے میں انسانوں کے پاس پہنچایا, اور سب سے اخیر میں حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم کہ آپ کے راستے سے آپ کے راستے سے انسانوں تک وہ پیغام پہنچایا. پھر حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم نے یہ ساری ذمہ داری دنیا کے کسی کونے میں کوئی ہو جو کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھتا ہے, مرد ہو عورت ہو, ہر ایک کے ذمے یہ ذمہ داری ڈالی کہ جیسے تمہارے نبی نے گزاری اور جو تمہیں تمہارے نبی نے بتائی کھاؤ پیو کماؤ شادی بیاہ, لیکن ڈھلنا ہے نبوت کے سانچے میں, آنا ہے نبی کے نمونے پر, اس کی محنت کا نام دعوت ہے. کوئی چیز بغیر محنت کے تو ہاتھ آتی نہیں. ہمارا ہر تاجر ہر کاشتکار ہر غریب ہر امیر عہدے دار جو جہاں ہے ہر ایک نبوت کے سانچے میں ڈھل جائے, اور جیسے نبی ہمارے آقا مولا مخلوقات کے حق میں رحمت بن کر کہ حضور کا ماننے والا اپنے حق میں بھی اپنے گھر والوں کے حق میں بھی اپنی گلی محلے والوں کے حق میں بھی ضلع صوبہ ملک اقلیم اور عالم کے سات اقالیم میں ہر کلمہ کو مرد و عورت سچے معاملے میں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی نمائندگی اور آپ کی طرح ہر ایک کے حق میں رحمت بن کر جیے, اس کے لیے اللہ نے یہ تھوڑا سا وقت دیا ہے, اور اس کی یہ محنت ہے جس محنت کے ذریعے یہ زندگی بنا کرتی ہے جس زندگی پر اللہ کا پیار آتا ہے. تو میرے محترم دوستو اور بزرگو, بولیں এই দুনিয়াতে আসা এবং দুনিয়াতে যাওয়া এই নিয়মটা যে ঠিক করছেন আল্লাহ তাআলা, এই নিয়মটা ওই আল্লাহ তাআলাই ঠিক করছেন যিনি আমাদেরকে উজুদ দান করছেন. আমাদের কোন অস্তিত্ব ছিল না, যিনি আমাদেরকে অস্তিত্ব দান করছেন ওই আল্লাহ তাআলাই ঠিক করে দিছেন যে দুনিয়াতে যাওয়ার রাস্তা আসার রাস্তা এবং দুনিয়া থেকে যাওয়ার রাস্তা ওনারই ঠিক করা. এই দুয়ের মাঝে যে সময়টা আছে এই সময়টাকে বলে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন, পার্থিব জীবন. এই দুইয়ের মাঝে যে জীবনটা, এই জীবনটা কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, কিভাবে এই জীবনটাকে দেখতে চান, কিভাবে যাপন করলে আল্লাহ তাআলা খুশি হন, ওই নিয়মটা ওই পদ্ধতিটা এইটাও আল্লাহ তাআলা ঠিক করে দিছেন. ওইটার নাম হইল দিন, ওইটার নাম হইল দিন. যে আমার ইবাদত কিভাবে হবে, আমার কামাই রুজি কিভাবে করলে করাটাকে আল্লাহ তাআলা চান, আমার ব্যবসা বাণিজ্য কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, আমার চাকরি বাকরি কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, আমার কামাই রুজি কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, আমার ব্যক্তি জীবন যাপন কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, পারিবারিক জীবন কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, সামাজিক জীবন কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, রাষ্ট্রীয় জীবন যাপন কিভাবে আল্লাহ তাআলা দেখতে চান, সারা দুনিয়াতে মানুষ বসবাস করবে কিভাবে আল্লাহ তাআলা বসবাস করাটা দেখতে চান, এই আল্লাহ তাআলা যেটাকে দেখতে চান ওইটি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে পাঠাইছেন, ওইটার নামই হইল দিন. বলেন যে ওই দিন নিয়ে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ দুনিয়াতে আসছেন, সমস্ত নবীরা নিজে নিজে নিজের জীবন দিয়ে মেহনত করে এটাকে অস্তিত্বে রূপ দিচ্ছেন. এইভাবেই ধারাবাহিকতা চলতেছিল সমস্ত নবীদের আগমনের উদ্দেশ্য একটাই, সেটা হলো যে দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, দুনিয়ার জীবনকে কিভাবে যাপন করলে তোমার উপরে আল্লাহ তাআলা খুশি হবেন, ওই পদ্ধতিটিকে শিখানো, ওই পথ ওই তরিকার উপরে উঠানো, এইটাই ছিল নবীদের কাজ. ওই শিখানোটা, ওই পদ্ধতি শিখানোটা, ওর উপরে উঠানোটা, এটা কি বলে দাওয়াত। এই সিলসিলা চলতে চলতে যখন নবুয়তের সিলসিলা চলতে লাগলো, চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আর কোন নবী পাঠাবেন না, এই সিদ্ধান্ত তো আল্লাহ তাআলার আগেই ছিল। এই জন্য আখেরি নবী সৈয়দুল আম্বিয়া ফখরে রাসূল তাজদারে মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়ে জানান দিয়ে দিলেন যে এরপরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। আল্লাহ তালার পছন্দের দিন জীবনযাপনের তরিকার মেহনত যেটা, এইটা করার জন্য নবী হিসেবে আর কেউ দুনিয়াতে আসবেন না। এই মেহনতের দায়িত্ব এখন থেকে এই নবীর, এখন থেকে এই নবীর উন্মতের উপর অর্পণ করা হল। এই নবীর, আমাদের নবীর উন্মতের মধ্যে পুরুষ মহিলা জওয়ান বুড়া শিক্ষিত অশিক্ষিত শহরের গ্রামের সকলের জন্য আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দিলেন। এই নবীর আনিতে কালিমা যে পড়বে, চাই সে এই অঞ্চলের হোক, চাই সে অন্য অঞ্চলের হোক, চাই সে সূর্যোদয়ের দেশের হোক, চাই সে সূর্য অস্তমিত যাওয়ার দেশে হোক, চাই সে ধান পশ্চিম দক্ষিণে হোক, চাই সে উত্তরে হোক, যেখানে হোক না কেন, সব তাদের সকলের উপরই যে এই কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জিম্মা হলো এই দাওয়াতের কামকে করা যে দুনিয়াতে কিভাবে জীবন যাপন করলে আল্লাহ তাআলা খুশি হন। ওই জীবন যাপনের, ওই জীবন যাপনের দাওয়াত দেওয়া, এটা হলো আমাদের সকলের দায়িত্ব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এখানে দুই রকমের দায়িত্ব। একটা হলো ব্যক্তিগতভাবে আমাকে চিন্তা করতে হবে যে আমার কিভাবে আমার ব্যক্তি জীবন যাপন করলে আল্লাহ তাআলা খুশি হবে, আর একটা হলো কিভাবে সারা দুনিয়ার মানুষ, আমি আমার পরিবার আমার সমাজ আমার অঞ্চল আমার থানা আমার জেলা আমার মহকুমা আমার দেশ এক একটা মহাদেশ, এইভাবে সাতটা মহাদেশের মানুষ কিভাবে জীবন যাপন করলে আল্লাহ তাআলা খুশি হন, কামাই রুজি কিভাবে করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এবাদত বন্দেগি কিভাবে করলে আল্লাহ তাআলা খুশি হবেন, লেনদেন কিভাবে করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আচার আচরণ মানুষের সাথে কিভাবে করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই জিনিসটা জানানোর জন্য পৌঁছানোর জন্য মেহনত, যে মেহনত ওই মেহনতের নামই হল দাওয়াত। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই যে এই উম্মতের ওই সকল ওই সমস্ত মানুষের জিম্মা, যে মানুষটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাইছে যে কোনো অঞ্চলের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো রঙের হোক, যে কোনো বর্ণের হোক, সকলের জিম্মায় এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং নবী আমাদেরকে ওই দায়িত্ব দিয়ে গেছেন যে আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন যাপনের তরিকাকে মানুষের সামনে দাওয়াত দিতে থাকা, মানুষকে বুঝাইতে থাকা, মানুষকে এর উপর উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতে থাকা, নিজের জান আর মালকে খরচ করে, এটি হল আমাদের একমাত্র জিম্মেদারি। মেরে ভাই ও দোস্ত আজিজার বুজুর্গ, আল্লাহ জালালুহু আম্মা নওয়াজুহু নে জেসে হর বন্দে বন্দে কো ইয়ে তিন চিজে দি, জান মাল আর সলাহিয়ত, ই তিনো পর আল্লাহ নে বন্দো কো ইখতিয়ার দিয়া কি তুমে আঁখে হমনে দিয়ে আঁখো সে দেখনে কা তুমে ইখতিয়ার, জবান হমনে দি হে জবান সে বোলনে কা তুমে ইখতিয়ার, এসে রোটি রোজি দৌলত হমনে দি হে ইসকে ইস্তেমাল পর, লেকিন ইয়াদ রাখনা দুনিয়া মে আচ্ছাই ইয়া বুরাই নেকি ইয়া বদি আল্লাহ কি রজা ইয়া আল্লাহ কি নারাজগি আল্লাহ কি রহমতো কি বারিশ ইয়া গজবে ইলাহি, ইস সব কা জুহুর ইন তিনো তাকতো কে ইন তিনো তাকতো পর আল্লাহ কে দিয়ে হুয়ে ইখতিয়ারাত কে ইস্তেমাল কা নতিজা হ্যায়, জান মাল সলাহিয়ত ইস পর আল্লাহ নে ইখতিয়ার দিয়া হ্যায়, ঘর মে ইয়ে খুদা কা খলিফা বনকর নবী কা সচ্চা নুমাইন্দা বনকর ভি জি সকতা হ্যায়, গলি মে কুচে মে আলম কে চার কিনারো মে হর ফর্দ বশর খুদাই রং মে রঙা হুয়া নবী কে সাঁচে মে নবুয়ত কে সাঁচে মে ধনি জিন্দগি কে সাথ ইস্তেহাদি দি সকতা হ্যায়, আর ইয়ে মেরা জানোয়ার কারখানা ওয়ালা ভেড়িয়া, শের, চিতা, আজহা বন করকে জি সকতা আপনি হক মে আপনি ঘর বালোকে হক মে আপনি বস্তি বাড়ি কে হক মে আলম কে তাম ইনসান ইখতিয়ারাত দিয়ে হ্যাঁ আল্লাহ নে। আব লোক দেখো কি হম আপনি খুদাদার ইখতিয়ারাত কো কেসে ইস্তেমাল করেন কি দোনো নমুনে সামনে হ্যাঁ। আম্বিয়া কিরাম রসুল আজাম আলাইহিম সালাত ওয়া তাসলিমাত সিদ্দিকীন শাহাদা সালিহীন সালাফ সালিহীন কে নবিয়ো ওয়ালি বুনিয়াদে সিদ্দিকীন ওয়ালি বুনিয়াদে ইস পর জান মাল লাগানা হ্যায় ইস রাস্তে সে আল্লাহ কে রঙ মে রঙনা হ্যায় নবী কে সাঁচে মে ঢলনা হ্যায় আর জিস তরহ নবী পুরি বশরিয়ত কে খায়র খা এসা হর কলমা কো পুরি বশরিয়ত কা খায়র খা বন কে দিয়ে ইখতিয়ার হে জান মাল পর ইখতিয়ার হে। আগর ইয়ে ইন ইখতিয়ারাত কো গলত ইস্তেমাল করতা হে তো ইয়ে খুদ আপনে লিয়ে ওয়াবালে জান ইসকা ঘর ইসকি গলি ইসকা মহল্লা ইসকা মুল ইসকি ইকলিম আর দুনিয়া কে সাথ কে দুনিয়া হি জাহান্নাম কদা ইসিলিয়ে আম্বিয়া কিরাম রসুল আজাম আলাইহিম সালাত ওয়া তাসলিমাত ওয়ালি জিন্দেগি কি বুনিয়াদে বতলাই ঈমান আহমাল যানি আহকামাত জো জিস ওয়াক্ত জাহান জিস শকল মে হো উস ওয়াক্ত আল্লাহ কা হুকম কিয়া হ্যায় উস হুকম কে পুরা করনে কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা কিয়া ইয়ে বুনিয়াদে হ্যায় ঈমান আহমাল আর আখিরাত ফির ইনকি কামিয়াবিয়ো কি মিসালে বয়ান কি জিনোনে আপনি জিন্দগি কি বুনিয়াদে জিনোনে আপনে পাশ খুদা কি দিহি তাকত মেহনত কা জোহর নবীয় কে নকশে পর আর নবীয় ওয়ালি তরতিব পর ঈমান পর ঈমান কি দাওয়াত পর আমাল আমাল কি দাওয়াত পর اخلاق اخلاق کی دعوت پر علم نبوت اور نبوت کی دعوت کی بنیاد جس نے اپنی یہ ترتیبیں بنائی پڑھو سیرت صحابہ پڑھو مہاجرین کی سیرت اب پڑھو انصار مدینہ کی سیرت پتا چلے گا کہ کیا کامیابیوں نے قدم چومے ہیں عزتوں کے تاج سروں پہ رکھے گئے ہیں محبوبیت محبوبیت হমনে তুমনে কিসি নে নেই দেখা হজরত আবু বকর কো হমনে তুমনে কিসি নে নেই দেখা আবু বকর ওমর ও উসমান আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কো মুহাজিরিন আনসার মে সে কিসকো দেখা লেকিন জব কবি কিসি সাহাবী কা নাম আতা হ্যায় আন্দর সে রাদিয়াল্লাহু আনহু দুআয়ে নিকলতি ইয়ে ও কিসম হ্যায় কে জিনোনে জিন্দগি কি বুনিয়াদে ঈমান আহমাল আখিরত পর উঠাই হমারে লিয়ে উনকে বয়ান করকে ইউ কে দিয়া ফাতাবিরু ইয়া উলিল আবসার ও আকা ওয়ালো আল্লাহ কি দিহি জান আল্লাহ কা দিয়া হুয়া মাল আল্লাহ কি দিহি আকল হিরাত সমজ বুঝ ये तुम्हारे नबी सारे पैगंबर सारे नबी सारे सहाबा মহাজিরিন ও আনসার আর উনকে মর্দোঁ সে গুজর কর উনকি খাওয়াতিন উনকি ঔরতেন ঔরতোঁ মে দোশিজায়ে কুমারী বচ্চিয়াঁ হর এক কি বুনিয়াদ ঈমান আহমাল আখিরত ঈমান আহমাল আখিরত ইসিলিয়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম কি জামাতে জব হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাতে থে ملکوں میں جاتے تھے روم گئے پاریس گئے حبشہ گئے مصر گئے افریقہ میں گئے جہاں گئے وہاں انہوں نے پوچھا کیوں آئے ہو کیا چاہتے ہو انما هممنا الاخرہ لڑائی کی ٹھوکریں کھاتے ہیں. جیسے ہمارے یہاں گھر گھر کی ملاقاتیں بتائی نا, مسجد کے چاروں طرف کا کوئی گھر نہ بچے اور کسی گھر کا کوئی فرد نہ بچے, اس سے خالص ایمان کی بنیاد پر, دعوت کی بنیاد پر, صحابہ والی قربانیوں کی بنیاد پر, ہجرت و نصرت والی بنیادوں پر, تقوی طہارت کی بنیادوں پر, توکل و تواضع کی بنیادوں پر, اللہ کو راضی کرنے کی بنیاد پر ہر ایک سے ملنا, ہر ایک کو راہ دکھانا اور راہ سے چلا دینا. یہ نبیوں والی محنت, ایمان اعمال پر آخر. صحابہ جہاں گئے وہاں پوچھا ان سے کیوں پھر رہے ہو, ہمارے ملک میں کیوں آئے ہو؟ لیکن جن کے سامنے آنکھوں دیکھا ہوتا ہے, اسی لیے بتایا زندگی کی بنیادیں ایک مغربات کی بنیاد ہے اور ایک مشاہدات کی بنیاد. تمام نبی, تمام پیغمبر, تمام صحابہ, تمام صحابیات, صدیقین, شہداء و صالحین, ان سب کی زندگی کی بنیادیں مغربات پر, بن دیکھی پر, جس کی خبر اللہ نے دی, جس اس کے اعتبار سے اپنی زندگی کی طرف. ایک یہ طریقہ, ایک یہ راستہ. جتنے ہلاک ہوئے, جتنے برباد ہوئے, افراد بھی, خاندان بھی, قومیں اور علاقے بھی, جتنی بربادی کی باتیں ہیں اور جتنے واقعات قرآن اور حدیث میں بتائے ہیں, ان کی بنیادیں ملک, مال اور دنیا کی زیب و زینت اور دنیا کی خواہشات. یہ دونوں راستے بتلا کر پھر اختیار دیا ہے. یہ سارا اجتماع, ساری تبلیغ, سارے مسجد وار اعمال, دعوت کے اعمال, یہ جتنا ہے اس سے اپنی راہ صحیح کرنی ہے. کون اللہ پر ایمان کی بنیاد پر, وہ تفصیلی ایمان, آمنت باللہ وملائکته وکتبه ورسله والیوم الآخر والقدر خیره وشره من اللہ تعالی والبعث بعد الموت. یہ پانچ بنیادیں بتلائی ہیں. ان میں کی کون سی دنیا میں نظر نہیں آتی؟ کون مغربات کی بنیاد پر اپنی جان و مال کی ترتیب بناتا ہے؟ اور کون آنکھوں دیکھی کے اعتبار سے؟ پھر دونوں کے واقعات اور دونوں کے نتائج بیان. یہ اجتماع خالی مجمع جمع کر لینے کے لیے نہیں. سب سے پہلے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے, اس محنت سے ہمیں اپنا فکر بدلنا ہے. خالی چالیس دن تک نہیں, چار مہینے تک نہیں, کہ جو فکر محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا, جو فکر ابو بکر و عمر و عثمان و علی کا, جو فکر مہاجرین و انصار کا, جو عشرہ مبشرہ کا, کہ جو سوچ ان کی تھی, ہماری سوچ ان کے قریب ہوتی چلی جائے, ہماری عبادات, ہمارے اخلاق, ہمارا رہن سہن, کہ اس کی روشنی میں راستہ یہ. اب وہ جنہوں نے اپنی بنیادیں ملک و مال پر اٹھائی, کہ دیکھ لو اور پڑھ لو فرعون کی, اور پڑھ لو قارون کو, اور پڑھ لو شداد کو, اور پڑھ لو منافقوں کے سردار کو, اور پڑھ لو منافقین کو, جو نظر آیا اسی پہ ٹوٹ پڑے. یہ ملک, یہ دولت, یہ ہتھیار, یہ فوجیں, یہ سامان, یہ انگریلیا, ان کا انجام. حدیث پاک میں آتا ہے, السعید من وعظ بغیره, السعید من وعظ بغیره, او کما قال علیہ الصلاۃ والسلام, سعادت مند, خوش نصیب وہ ہے جو دوسروں سے اپنے لیے نصیحت حاصل کرے. میں ایک چھوٹی سی مثال دیا کرتا ہوں. مکتب میں بچے ہوتے ہیں, اسکول میں بھی بچے ہوتے ہیں. ایک بچے نے کوئی شرارت کی, استاد نے اس کی پٹائی شروع کی, تو باقی سارے بچے ہلنے شروع ہو جاتے ہیں. یہ ظاہر کرنے کے لیے تو ہم تو پڑھتے ہیں. اس میں ایک آدھ کوئی شریر ہوتا ہے, اس کو اس کی پٹائی دیکھتے ہوئے उसको अंगूठा दिखाता और उस्ताद की नजर पड़ गई इस पर कम्बा, इसकी पिटाई देखते हुए भी अभी अपना रास्ता सही नहीं कर रहा है, इसे छोड़ उस पर आ जाता है। पूरी उम्मत दुनिया में जहां कहीं फैली हुई है, कुरान सबकी रहबरी करता है और नबियों को और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को और हजरत ज़करिया अलैहि सलाम को और पा अय्यूब और दाऊद अलैहि सलाम को और पा इस्माइल अलैहि सलाम को याकूब को और पा आदम शीश को और पा तमाम नबियों के सरदार मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को और आपके सहाबा को और उनके घरों की रहाइश को और उनके अखलाक की बुलंदी को और उनके साथ खुदा की माहियत और खुदा की कुदरत का मौज खोने को राह खुलती चली जाएगी। तो किसी की पिटाई देखकर हिलना शुरू करना ये तो शहादत मंदी की बात है। औमे आद, औमे समूद, औमे लूत, औमे नूह, ऐका वो सारी बड़ी बड़ी कौमें अब बड़े बड़े कर्मफल वाले, क्या हुआ फिरौन का पढ़ो, कुरान ने कितनी जगह जिक्र किया है, कुरान से दिली है, कयामत तक के लिए कुरान की रहबरी सही रहबरी है वो बताएगी। इसलिए हमें ईमान का मुकल्लफ किया, ईमान अल्लाह की जात सिफात पर, ईमान अल्लाह की किताबों पर, ईमान फरिश्तों पर, ईमान तकदीर पर, ईमान मरने के बाद दोबारा जिंदा होने पर। हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जब तहज्जुद के लिए उठा करते तो आप उठते ही सबसे पहले आपकी आपकी जबान पर اللهم لك الحمد انت قيم السماوات والارض لك الحمد انت نور السماوات والارض من فيهن لك الحمد انت بديع السماوات والارض من فيهن پھر اپ یہ زبان میں اللهم انت الحق لقاؤك حق قولك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد رسول الله حق کہ آپ سنتے ہی کہ حق یہ ہے سارا پھر دن بھر کی محنت میرے بھائیو دوستو عزیز بزرگوں پوری دنیا میں جتنے انسان ہر ایک کے پاس خدا کی دی ہوئی جان مال اور صلاحیت ہر ایک کو اختیار یہ تقسیم تو اللہ کی ہے کسی کو لمبی عمر دی کسی کو تھوڑی دی किसी को बहुत दौलत दी किसी को बहुत थोड़ी दी दरमियानी दी ये लेकिन है हर एक के पास और हर एक को अख्तियार है। इसलिए सारा इज्तिमा और ऐसे इज्तिमात और ये मस्जिद वाल जमात और मस्जिद के आमाल इस सब के जरिए उम्मत के दिलों का रुख, उम्मत के दिलों का रुख मखलूक से खालिक की तरफ, चीजों से आमाल नबूवत की तरफ और दुनिया की अंगरेलियों से आखिरत की तरफ। इसीलिए सहाबा का जवाब होता था हम तो अपनी आखिरत बनाने के मारे फिर रहे हैं, भूख लगती है उसको बर्दाश्त करते हैं, खाना नहीं है क्या, सर्दी गर्मी के इसकी कोई पर आखिरत बन जाए, नबूवत वाली जिंदगी और साथे में ढलने वाली जिंदगी की बुनियाद ईमान आमाल और आखिरत। इन बुनियादों पर जिंदगी उठाने वाले दुनिया में भी जन्नत निशान जिंदगी गुजारेंगे, एक अमन चैन प्यार प्रेम मोहब्बतें अल्लाह की तरफ से बरकतें दिलों में मोहब्बत की, और दूसरा रास्ता आंखों देखी का, जिसको जहां से अपना मसला हल होता नजर आया उसके गुण गाने शुरू कर दिए, उसकी तस्वीर पढ़नी शुरू कर दी, मुल्क माल मुल्क माल मुल्क माल दुनिया, और इस आंखों जैसी शक्लों ने कितनों को धोखा दिया है और कितने इस वक्त धोखा खा रहे हैं, और अगर इन्होंने वाह अपनी सही न की ঠিক সহি না কিয়া ই আগে তোমা থেকে সহি রাহ পর না আয়ে তো না জানে আগে চলকর ইনকে সাথ কিয়া হোগা। ইসলিয়ে কুরআন মে জগহ জগহ তওয়াজ্জুহ দিলাই হে ফাতাবিরু ইয়া উলিল আফসার ফাতাবিরু ইয়া উলিল আলবাব আকো ভালো আকে খোলো আকলকে দালে দাও ইজ্জত হাসিল করো। তোমার মহতরম দোস্তর বুজুর্গ এই দুনিয়াতে আসা এবং এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া যে নিয়ম আর যে পদ্ধতি পূর্বের থেকে প্রচলিত ছিল বর্তমানে এটা আছে ভবিষ্যতে এই দুনিয়া শেষ পর্যন্ত এটাই থাকবে। এই দুইয়ের মাঝে যে সময়টা এই সময়টাকে উনি বারংবার এই কথাটা বলতেছেন আমাদের উচিত হল এটার উপরে খুব ধ্যানের সাথে শুনতে থাকা। যদি আমরা একটু গাফিল হয়ে যাই তাহলে এক সময় তো বয়ান তো শেষ হয়ে যাবে কিন্তু আমরা খেয়ে হারায় ফেলবো আমরা এখান থেকে কিছু নিতে পারবো না। এই জন্য উনি বারংবার আমাদেরকে স্মরণ করাইতেছেন জন্ম আর মৃত্যু এই দুইয়ের মাঝে জীবনটা হল এটা পরিচয় হবে আমাদের কাছে দুনিয়ার জীবন পার্থিব জীবন হিসেবে। এই জীবনে আল্লাহ তাআলা তিনটা জিনিস সকল মানুষকেই দান করছেন, কাউকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন নাই। এক নম্বর হল তাকে আল্লাহ তাআলা একটা জান দিছেন, জীবন দান করছেন। আর একটা হল আল্লাহ তাআলা সকল মানুষকেই কম বেশি কিছু সম্পদ দিছেন, কারো কম কারো বেশি, যেমনি তোমাদের আয়াতের ব্যাপারও জীবনের ব্যাপারও এরকম আছে কারো কম কারো বেশি। তৃতীয় হল আল্লাহ তাআলা কাম করার যোগ্যতা আল্লাহ তাআলা দিছেন, মেহনত করার যোগ্যতা আল্লাহ তাআলা দিছেন, করতে পারে কিছু। এই তিন যোগ্যতা থেকে তিন পুঁজির থেকে আল্লাহ তাআলা কাউকেই বঞ্চিত করেন নাই। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিছেন আসমানি কিতাবের মাধ্যমে নবীদের মাধ্যমে এই পুঁজি তো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, দিলাম তো আমি, কিন্তু ব্যবহার করার স্বাধীনতা তোমাকে দেওয়া হইল। তুমি এই গুলোকে ব্যবহার কামরা করার ব্যাপারে স্বাধীন, চোখ দান করছি আমি কিন্তু চোখ ব্যবহার করার ব্যাপারে তুমি স্বাধীন, হাত তো তোমাকে আমি দান করছি কিন্তু হাতের ব্যবহারের ব্যাপারে তুমি স্বাধীন, পাও আমি তোমাকে দিছি কিন্তু এই পায়ের ব্যবহারের ব্যাপারে তুমি স্বাধীন, দিমাগ আমার দেওয়া, ব্রেন বুঝ শক্তি বুঝার ক্ষমতা এটা আমি তোমাকে দান করছি কিন্তু কি বুঝবা না বুঝবা এ ব্যাপারে তুমি স্বাধীন, মাল আমি তোমাকে দিছি মাল আমারই দেওয়া কিন্তু মালের ব্যবহারের ব্যাপারে তুমি স্বাধীন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ কর্মক্ষমতা মেহনত করার যোগ্যতা আমি তোমাকে দান করছি কিন্তু কি মেহনত করবা এ ব্যাপারে তুমি স্বাধীন। আর নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোন মেহনতের কি ফল, মাল কোন জায়গায় লাগলে কি ফল হবে এটা আল্লাহ তাআলা জানাইছেন, জান কোথায় লাগলে কি ফল হবে এটা আল্লাহ তাআলা জানাইছেন, হাত কিভাবে ব্যবহার করার দ্বারা কি ফল হবে এটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে জানাইছেন এবং আল্লাহ তাআলা এটার ফয়সালা করে দিছেন। দুনিয়াতে ভালো হবে না মন্দ হবে, তোমার জীবন সুখের হবে দুঃখের হবে, শান্তির হবে অশান্তির হবে, ইজ্জতের হবে বেইজ্জতির হবে, সম্মানের হবে লাঞ্ছনা কঞ্চনার হবে, এটা আমি চাপাই দেব না, এটা তোমার এই তিন জিনিসের ব্যবহারের ফলাফল ফলশ্রুতিতে হবে, ব্যবহার যেরকম হবে তোমার ফল ওরকম হবে। এই তিন যোগ্যতার ব্যবহার যদি নবী তরিকাতে নবীওয়ালা তরিকায় হয়, সিদ্দিকিনদের তরিকায় হয়, সোহাবাদের তরিকায় হয়, সালেহিনদের তরিকায় হয়, তাইলে এই দুনিয়াতেও তোমার জন্য ভালো ফলাফল আসবে, তুমি দেখবে এই দুনিয়ার থেকে যখন আখেরাতে চলে যাবে তখন এর ফল ভালো হবে এটা তুমি দেখবে। এটা তোমার এই তিন জিনিসের তিন বুনিয়াদি জিনিস ব্যবহারের উপর নির্ভর করতেছে। আর এই ব্যবহারের আরেকটা দিক আছে মন্দ দিক, ওই মন্দ দিকের উপরে কেউ মন্দ দিকটাকে দেখে নিয়ে যদি কেউ তো মন্দ দিকের উপরে কেউ ব্যবহার করে তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ তার কুফল সে দেখবে, তার কুফল থেকে সে নিজেকে বাঁচাইতে পারবে না। ব্যক্তি জীবনে তার কুফল দেখবে, পারিবারিক জীবনে কুফল দেখবে, সামাজিক জীবনে কুফল দেখবে, সারা দেশে সেই কুফল দেখবে, সারা দুনিয়ার মানুষেরা সেই কুফল দেখবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এই তিন জিনিসের ব্যবহারের সুফল আর কুফল এটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন। ঘটনা বলছেন যে কারা এই তিন বুনিয়াদের সঠিক ব্যবহার করছে তাদের পরিণতি কি হয়েছে, তিন বুনিয়াদের সঠিক ব্যবহার যারা করে নাই তাদের বুনিয়াদ কি হয়েছে, এগুলা বলতে যে আল্লাহ তাআলা নবীদের ঘটনা বলেই বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, আকিদ নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বলছেন। কুফলের সঠিক ব্যবহার হয় নাই এই তিন বুনিয়াদের, এই তিন জিনিসের তিন পুঁজির সঠিক ব্যবহার হয় নাই তাদের জন্য আল্লাহ তাআলা, যারা সঠিক ব্যবহার করে নাই তাদের ঘটনা আল্লাহ তাআলা বলছেন। কওমে আদের ঘটনা বলছেন, সামুদের ঘটনা বলছেন, কওমে শোয়াবের ঘটনা বলছেন, কওমে নূহের ঘটনা বলছেন, ফেরাউন নমরুদ হামান কারুনের ঘটনা বলছেন, সাদদের ঘটনা বলছেন, আবু জাহাল আবুল হাস উতবা সাহেবাদের ঘটনা বলছেন, এবং মুনাফিকদের সামাদিনে মুনাফিক মুনাফিকদের সাদদার যারা তাদের ঘটনা বলছেন, এবং সাধারণ মুনাফিক যারা তাদের ঘটনাও বলছেন যারা তিন তিন পুঁজি সঠিক ব্যবহার করে নাই। এত কিছু বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা শুধু এতক্ষণ বলে দিচ্ছেন যে ফাতবিরু ইয়া উলিল আবসার, উচ্চগলারা উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এই তিন পুঁজির ব্যবহারের রাস্তা হলো দুইটা, আজ পর্যন্ত দুই ভাগেই ব্যবহার হয়েছে। এই তিন পুঁজিকে এক শ্রেণী তারা অদেখা জিনিসের উপর, অদেখা জিনিসকে বুনিয়াদ বানায় এই তিন যোগ্যতাকে খরচ করছে, তিন পুঁজিকে খরচ করছে। তাদের বুনিয়াদ হলো গায়েব, তাদের বুনিয়াদ কি যেখানে খরচ করছে সেটা হলো গায়েব, অদেখা জিনিস। কিন্তু অদেখা জিনিস মানে কল্পনা না, কল্পনা না, অদেখা জিনিস মানে হলো আল্লাহর খবর, নবীর খবর, যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ বলছেন, নবী বলছেন অদেখা জিনিস মাগিবাতের উপরে মাগিবাতকে বুনিয়াদ বানায় এই তিন পুঁজিকে খরচ করছে। আর কিছু মানুষ হলো দেখা দৃষ্টির উপরে খরচ করছে, যেখানে চমৎকার দেখছে ওইখানে নমস্কার দিছে, যেখান থেকে জরুরত পুরো হওয়া দেখছে ওইটার পেছনে ছুটছে। আল্লাহ তাআলা এদের পরিণতি সুফল কুফল এটাও আল্লাহ তাআলা বলছেন। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ সমস্ত নবীদের তিন পুঁজির মেহনত, তিন পুঁজি খরচ করার বুনিয়াদ ছিল মাগিবাত আল্লাহ তাআলার খবরের উপরে। সাহাবাদের তিন পুঁজির খবরের খরচের বুনিয়াদ ছিল মাগিবাত আল্লাহ তাআলার খবরের উপরে, আল্লাহ নবীর খবরের উপরে। পরের আনসারদের ঘটনা বলি, পরের মহাজ্জাদের ঘটনা বলি, পরের আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সমস্ত সাহাবীদের ঘটনা বলি, পরের আনসারদের ঘটনা বলি। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ তারা তাদের এই তিন পুঁজিকে খরচ করছেন, তিন পুঁজিকে তারা খরচ করছেন ওই অদেখা জিনিসের উপরে, যেটা আল্লাহ তাআলা বলছেন, যেটা নবী বলছেন। এই অদেখা জিনিসের উপরে তারা খরচ করবে, তাদের ব্যক্তি জীবন শানদার হবে, তাদের পারিবারিক জীবন শানদার হবে, তাদের আঞ্চলিক এলাকায় তাদের সম্মান হবে, ইজ্জত হবে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ তারা আল্লাহ তাআলার কাছে মাহবুব হবে, পেয়ারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিবেন, আল্লাহ তাআলা তাদের জরুরতকে পুরো করবেন, গায়েবী খাজানাকে আল্লাহ তাআলা তাদের সাথে করে দিবেন, আল্লাহ তাআলা গায়েবের থেকে তাদের জরুরতকে পুরো করবেন। আর মহব্বতের, মহব্বতের কথা আর কি বলবো, চোদ্দ শত বছর আগে সাহাবারা কেরাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়া থেকে চলে গেছে, এই চোদ্দ শত বছর পরে যখন আমরা শুনি আমাদের সামনে কেউ উচ্চারণ করে হযরত আবু বকর, সাথে সাথে অজান্তেই, অজান্তেই অন্তর থেকে বের হয়ে আসে, ভিতর থেকে বের হয়ে আসে রাদিয়াল্লাহু আনহু, দোয়া বের হয়ে আসে। কি বলেন, আসে না? যে কোনো সাহাবীর নাম শুনলে মাহবুবিয়াত আল্লাহ তাআলা এমন দান করছেন তাদেরকে, কারণ কি তাদের এই তিন পুঁজি ব্যবহারের জায়গা সঠিক ছিল, তরিকা ঠিক ছিল, তাদের বুনিয়াদ ছিল আখেরাত। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ সাহাবাদের, সব সাহাবাদের বুনিয়াদ ছিল তিনটা জিনিস, একটা হলো ইমান, আর একটা হলো আমাল, যেটা যেটাকে যেটার আপনার নাম হলো আহকামাত, আহকামাতের সমন্বয়কে আমল বলে। আল্লাহ তাআলার যত হুকুম আছে সমস্ত হুকুমকে যথাযথভাবে আমল করার যথাযথভাবে কার্য রূপ দেওয়ার নামকে আমল বলে। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, আরেকটা ছিল আখেরাত। এই তিন বুনিয়াদ ছিল তাদের, এই তিনের বাইরে অন্য কোন জায়গাতে তারা এই তিন পুজোকে তারা খরচ করেন নাই। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই শিক্ষাই পাইছিলেন, এইটি তারা শিখছিলেন, এইটি তারা অন্তরের মধ্যে বসাইছিলেন। চাইছে আমরা পুরুষ হোক অথবা মহিলা, পুরুষ মহিলা বাদ দেন, তাদের ঘরে ছোট ছোট বাচ্চাদের জান মাল ইস্তেদাদের ব্যবহারের বুনিয়াদ ছিল এই তিন জিনিস, ইমান আমল তথা আখেরাত। ইমান আমল তথা আহকামাত আর আখেরাত। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, আহকামাতের কথা, ইমান কি? আল্লাহ তালার জাতের উপর ইমান, আল্লাহ তালার সিফতের উপর ইমান, আল্লাহ তালার সমস্ত ফেরেশতাদের উপর ইমান, আসমানি সকল কিতাবের উপর ইমান, রসুলদের উপর ইমান, আখেরাতের দিবসের উপর ইমান, তকদীর ভালো মন্দ তার উপর ইমান, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে উঠতে হবে, এর উপরে ইমান। এই তফসিলি ইমান ছিল তাদের বুনিয়াদ, এর উপরে তারা জানমালকে খরচ করছেন। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, আরেকটা হলো আহকামতের উপর খরচ করছেন। আমি যেখানে যে অবস্থায় যখনই থাকি না কেন, এখানে এই অবস্থায় এই মুহূর্তে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম কি, ওটাকে জানা, ওটাকে তালাশ করে বের করা এবং এই হুকুম পুরা করার নবমী তরিকা কি, এটি ছিল তাদের আখেরাত। এই হুকুম পুরা করার নবমী তরিকা কি, এটি ছিল তাদের বুনিয়াদ। আর একটা হলো আখেরাত। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, সাহাবাদের বহু জামাত, বহু জামাত, নবীদের জামানাতে, আবু বকরের জামানাতে, ওমরের জামানাতে, সাথে সাথে জামাত মদিনার থেকে রুখসত করছে, সাথে জামাত দুনিয়ার আনাচে কানাস পর্যন্ত পৌঁছে গেছেন, রোম গেছে, পারস্য গেছে, হাফসায় গেছে, আবিসিন হাফসায় গেছে, মিশরে গেছে। যাওয়ার পরে তারা একটু অবজ্ঞা সুরে সাহাবাদেরকে জিজ্ঞেস করত, তোমরা কেন আসছো, কি চাও, কিসের অভাব, কোন বিপদে পড়ে আমাদের কাছে আসছো, কোনো সাহায্যের আশায়? মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, সাহাবারা কারো ব্যঙ্গোক্তিতে, ব্যঙ্গোক্তির কারণে ওনারা আমাদের উদ্দেশ্য থেকে বিন্দু মাত্র সরতেন না, ওনারা স্পষ্ট বলে দিতেন। সমস্ত সাহাবি, একজন সাহাবি সফরের কাগজারিতে এটা ব্যতিক্রম কোন শব্দ পাওয়া যাবে না, সমস্ত সাহাবির একই উত্তর হইত, ওয়াইন্নামা হিমামুনা আল আখেরা। আমাদের এই দলভাগ, আমাদের দাঁড়ে দাঁড়ে সফর খাওয়া, মানুষের কাছে যাওয়া আসা, এই যে দৌড়াদৌড়ি ছুটাছুটি, এর উদ্দেশ্য শুধুমাত্র আখেরাত। শুধুমাত্র কি ভাই? শুধুমাত্র আখেরাত। আখেরাত কোন সাহাবি দেখেন নাই, আখেরাত তাদের কাছে গায়েবই ছিল, কিন্তু দেখার প্রয়োজন হয়তো না। নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এইটাই তাদের জন্য যথেষ্ট ছিল। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, এই তিন জিনিসকে বুনিয়াদ বানায়, তিন পুঁজিকে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আখেরাতে পাওয়ার আশায় নবীর তরিকার পাবন্দির সাথে যারা এই তিন পুঁজিকে খরচ করছে, মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলা তাদের জন্য তাদের সাথে কি আচরণ করছেন, কোরআন এবং হাদিসের মধ্যে সিয়ারের মধ্যে সমস্ত ঘটনা ভরপুর। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাতামিরু ইয়া উলিল আবসার, হে চপালারা, এই দৃষ্টি শক্তি সম্পূর্ণ মানুষেরা, যাদের কাছে বিবেকবান মানুষেরা, হে অন্তর্দৃষ্টি সম্পূর্ণ মানুষেরা, তোমরা উপদেশ গ্রহণ করো। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে গেছেন, নেক মানুষটাকে সাইদু মাওয়াইজা বিগাইরিহি, সৌভাগ্যবান ওই লোকটা যে লোকটা আরেকজনের অবস্থা দেখে নসিহাত গ্রহণ করে, তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে সৌভাগ্যবান। উনি বলেন যে আমি আপনাদেরকে ছোট্ট একটা মিসাল দিয়ে বুঝাই, মক্তবে বাচ্চারা পড়তেছে, মাদ্রাসাতে বাচ্চারা পড়তেছে, স্কুলে বাচ্চারা যায়, পড়তে যায়, ওস্তাদ যখন না থাকে স্বাভাবিক বাচ্চারা একটু দুষ্টমি করে, তো ওস্তাদ যখন ঢুকছে তখন একজনের উপর দৃষ্টি পড়ছে যে তাকেই সে দুষ্টমি করতে দেখছে, তাকে শাসন করা শুরু করে, যখন তাকে শাসন করা শুরু করছে তখন বাকিরা সব ঝুমুর উঠে দিছে, বলতেছে, ওস্তাদকে বুঝাইতে চাইতেছে, ওই খালি দুষ্টমি করছে, আমরা ওর সাথে নাই, আমরা খুব ভালো। আর একজনের শাসন দেখা, আর একজনের মার খাওয়া দেখা, নিজেরা কি করতেছে, উপদেশ গ্রহণ করতেছে, এই যে ঝোলা ঝুলতেছে, যে ঝোলার কোন শেষ নাই। এর মধ্যে কিছু ছেলেরা আছে অধিক দুষ্ট, সেই ঝোলার ফাঁকে কি করতেছে, ওস্তাদ তো তার দিকে তাকানো, সে তো পশ্চিম দিকে মুখ করা, পশ্চিম দিকে লাইনে যে বসে আছে পূর্ব দিকে মুখ করা, সে আঙ্গুল দেখাইতেছে, বুঝলি না মজাটা কেমন লাগতেছে, এখন মজাটা বুঝছ কেমন লাগতেছে। ওই ছেলেটার ওইদিকে তাকানো দেখে ওস্তাদ বুঝছে যে পিছনের লাইনে কিছু ঘটছে, হঠাৎ করে তাকাই দেখে যে একজনে ঘুড়ি আঙ্গুল দেখাইতেছে, আরে আজি তুই এখনো সতর্ক হইলি না, তখন আগে তাকে মারতেছিল তারা বাদ দিয়া মার শুরু করে কাকে, যেদিকে ঘটনা দেখে উপদেশ গ্রহণ করে নাই তাকে মার শুরু করে, কি বলেন ঠিক কি ঠিক না? মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তাই নবীজি বলেন ভাগ্যবান ওই লোকটা যে আর একজনকে দেখে উপদেশ গ্রহণ করে। এই জন্যই আল্লাহ তাআলা ফেরাউন নমরুদ হারম হামান কারণ আবু জাহাল আবুল আহাব উতবা সাহেবাদের ঘটনা আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে বহু জায়গাতে বলছেন, এই জন্য বলছেন যাতে করে মানুষ তাদের এই ঘটনাকে শুনে উপদেশ গ্রহণ করে, এবং জানমালের সঠিক ব্যবহার যারা করছেন তাদের ঘটনাও বলছেন যাতে করে মানুষ তাদের এই ঘটনা দেখে ঘটনা শুনে ঘটনার আলোচনা করে সঠিক তারা কি করে, মেরে মহতরম দোস্তার বুজুর্গ তারাও যেন উপদেশ গ্রহণ করে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ সাহাবারা যেভাবে স্পষ্ট করে জবাব দিয়ে দিতেন যে এই যে আমাদের আসা যাওয়া, এই যে আমাদের ঠোকর খাওয়া, এই যে আমাদের ক্ষুধার কষ্ট, এই যে আমাদের পিপাসার কষ্ট, এই যে আমাদের ঘর বাড়ি ছেড়ে আসার কষ্ট, এই যে আমাদের অল্প কাপড় পরে জীবনযাপন করার কষ্ট, এই সব কিছুর মাকসাদ একমাত্র আখরাত। মেরে মহতরম দোস্তার বুজুর্গ দাওয়াত তাবলীগের মেহনতের নামে এই যে ঘর ঘরের মালাকাত রোজানা মেহনত আর রোজানার মশওয়ারা আর মসজিদে বসে তালিম আর মহল্লায় মহল্লায় ঘোরা আর তিন দিনের জামাত নিয়ে যাওয়া আর সারা দুনিয়াতে ঘোরাফেরা, এটার মাকসাদ হলো শুধুমাত্র আখেরাত। কি ভাই এটার মাকসাদ কি? এইটার মাকসাদ শুধুমাত্র আখেরাত। এখানে হযরত ইউসুফ রহমতুল্লাহ একটা কথা উনি নকল করছিলেন যে হযরত ইউসুফ রহমতুল্লাহ এই কথাটা বলছেন যে আমাদের মেহনতের মাকসাদ হইল ফিকিরের তবদিলি, চিন্তা ভাবনা চিন্তা চেতনার পরিবর্তন আনা, চিন্তা চেতনার পরিবর্তন আনা। যে আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষের চিন্তা চেতনা বর্তমানে দুনিয়ার সম্পদকে নিয়ে, সম্পদকে সামনে নিয়ে আর রাজত্বকে সামনে নিয়ে, যে সম্পদের মালিক কি করে হইতে পারি, রাজত্বের মালিক কি করে হইতে পারি, এইটাই হলো আমাদের চিন্তা চেতনা। বলে যে আমাদের মেহনতের মাকসাদ হইল এই চিন্তা চেতনার পরিবর্তন পরিবর্তন আনা, পরিবর্তন সাধন করা। কিসের পরিবর্তন? মাল থেকে চিন্তা চেতনার পরি সম্মানের থেকে সম্পর্ক ছিন্ন করে আমলের সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার জীবনের সাথে সম্পর্ক দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে আখেরাতের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, মাখলুকের থেকে সম্পর্ক ছিন্ন করে খালেকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়, কাহাসাতের থেকে সাহসাতের উপরে চলার যে অভ্যাস, এই অভ্যাসকে দীর্ঘত করে এই অভ্যাসকে দূর করে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ওই দিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলার একটা অবস্থা সৃষ্টি করা। বলে যে আমাদের এইটি হলো মাকসাদ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই তিন দিনের জন্য ইস্তেমায় আসা শুধুমাত্র আসাটাই আমাদের মাকসাদ না, চিল্লার জন্য চলে যাওয়া, তিন চিল্লার জন্য চলে যাওয়া এইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো চিন্তা ফিকিরের চিন্তা চেতনার পরিবর্তন। চিন্তা চেতনার কি পরিবর্তন? আল্লাহ তাআলার জাতের উপরে আমার ইয়াকিন কি করে মজবুত হয়, আর ইমানের যে সমস্ত জায়গা আছে ওই জায়গা কি করে ঠিক হয়ে যায়, ওর উপরে আমার ইমান কি করে ঠিক হয়ে যায়, যাতে করে আমার ভিতরে ইমানের সাথে ইমানের পরে আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আখেরাতকে সামনে রেখে করার সাথে সাথে আমার ভিতরে তাকওয়া কি করে পয়দা হয়, আমার ভিতর গুনাহ থেকে আমার ভিতর তাহারাত কি করে আসে, আমার ভিতর তাওয়াক্কুল কি করে পয়দা হয়, আমার দৃষ্টি নজর আখেরাতের দিকে কি করে যায়, আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা রেজা আল্লাহ সন্তুষ্টি এইটা কি করে হয়, দুনিয়ার মাল আর মুলকের থেকে আমার দৃষ্টি সরে আল্লাহ তাআলা লামুতানাহি খাজানা, যেই খাজানার কোন শেষ নাই, আল্লাহ তাআলার যেমন কোন শুরু শেষ নাই, আল্লাহ তাআলার ওই লামুতানাহি কুদরতি খাজানার কোন শুরু শেষ নাই। এই দুনিয়া সামান্য দুই পয়সা ইয়ের থেকে আমার নজর ওই আল্লাহ তাআলার লামুতানাহি খাজানার সাথে যে কি করে সম্পৃক্ত হয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন সাহাবাদের আল্লাহ এরকম হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে ইজ্জত দিচ্ছেন, বড় বড় রাজা বাদশাদের মুকুট তাদের কাছে আসছে, কিন্তু ঘৃণায় তারা এটা পড়ে নাই। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিচ্ছেন, মাহবুবিয়ত দান করছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের মাকসাদ হলো এটা, এই মেহনতের মাকসাদ হলো এটা যে মানুষের ওই তিন গুণে, মানুষের ওই তিন পুঁজি, সমস্ত মানুষের তিন পুঁজি, তার জান, তার মাল, তার সালাহিয়াত, এই তিন পুঁজিকে তিন বুনিয়াদের উপরে খরচ করার একটা স্বভাব তৈরি হয়। এবং এটা আমার ব্যক্তির থেকে শুরু করে, আমার নিজস্ব জাতির থেকে শুরু করে, আমার ঘর, আমার সমাজ, আমার দেশ, সারা দুনিয়াতে কি করে চালু হয়ে যায় যে সমস্ত মানুষ তার জান খরচ করতেছে, খাপাইতেছে, সমস্ত মানুষ তার মাল খরচ করতেছে, সমস্ত মানুষ তার ইস্তেদাদ খরচ করতেছে আল্লাহ তাআলার সাথে তাআল্লুক পয়দা করার জন্য, আল্লাহ তাআলার উপরে ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দির জন্য, আখেরাতকে মাকসাদ করে আখেরাতের জীবনকে ঠিক করার জন্য সমস্ত মানুষ এটা করতেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাদেরকে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে সাহাবাদেরকে এর উপরে উঠাইছিলেন, এই তিন জিনের উপরে তারা উঠছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যারা এই তিন জিনিসের উঠতে পারছে তাদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, সাহাবাদের ঘটনাবলীর মধ্যে আল্লাহ ঘটনাবলীর মধ্যে অর্ধাবধি উল্লেখ করা আছে, তাদের পরিণতি কি হয়েছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই তিন পুঁজির ব্যবহারের দ্বারা, এই তিন পুঁজির ব্যবহারের দ্বারা মানুষ, সঠিক ব্যবহারের দ্বারা মানুষ তার দুনিয়াবি জীবনে জান্নাতি আনন্দ, জান্নাতি সুখ, জান্নাতি সুখ আর জান্নাতি শান্তি এটা সে উপলব্ধি করতে পারে। এই তিন জিনিসের সঠিক ব্যবহারের দ্বারা পরিবার জান্নাতের একটা টুকরা হয়ে যেতে পারে। এই তিন জিনিসের সঠিক ব্যবহারের দ্বারা এলাকা, অঞ্চল, দেশ, সারা দুনিয়া জান্নাতের একটা টুকরা হয়ে যেতে পারে। এই জন্য এই তিন জিনিসের সঠিক ব্যবহারের দ্বারা মানুষ নবীদের সাদৃশ্য হয়ে যেতে পারে, সাহাবাদের সাদৃশ্য হয়ে যেতে পারে, তাবেঈদের সাদৃশ্য হইতে পারে, সিদ্দিকীনদের সাদৃশ্য হইতে পারে, শুহাদাদের সাদৃশ্য হইতে পারে, সালেহীনদের সাদৃশ্য হইতে পারে। এই তিন জিনিসের সঠিক ব্যবহারের দ্বারা, যেই ব্যবহার, যেই যেই মেহনতের দ্বারা এটা হইতে পারে, ওই মেহনত করার নামই হল দাওয়াত। ওইটি ছিল সমস্ত নবীদের মেহনত। আর এই তিন জিনিসের অধিক ব্যবহারের দ্বারা, ভুল ব্যবহারের দ্বারা মানুষ এই দুনিয়াতে হিংস্র জানোয়ারের মতো হয়ে যেতে পারে, সাপের মতো, বাঘের মতো হয়ে যেতে পারে, মানুষের ব্যক্তিদের জন্য নিজের জাহান্নামের একটা টুকরো, জাহান্নামের টুকরো হয়ে যেতে পারে, তার জীবনে কোথাও শান্তি থাকবে না, নিজের পরিবারের জন্য জাহান্নামের একটা কারণ হয়ে যেতে পারে, দেশটাকে জাহান্নামের উপাত্তিত্ব করতে পারে, সারা দুনিয়াতে অশান্তির আগুন জ্বালাই দিতে পারে। এই তিন জিনিসের সঠিক ব্যবহার যদি না হয়, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দেগির এই তিন পুঁজি, জান আর মাল আর সালাহিয়াত, এই তিন পুঁজিকে খরচ করার জায়গা হলো তিনটা, ঈমান, আমল তথা আকাবাত এবং আখেরাত। এই তিন তিন জিনিসের উপরে যখন নাকি আমরা নববী তরিকাতে খরচ করতে থাকবো, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া ওই দুনিয়াতে ওই জিনিস দেখাইবেন, যেই জিনিস দেখলে ওই জিনিস আমার হস্তগত, আমাকে আল্লাহ তাআলা দান করবেন, যার কারণে আমি দুনিয়াতে জান্নাতের শান্তি বহু উপলব্ধি করতে পারবো। যদি ঠিক না হয় তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই দৃশ্য আমাকে দেখতে হবে, ওই অবস্থার সম্মুখীন হইতে হবে, যে অবস্থার সম্মুখীন হওয়ার জন্য দুনিয়ার কোন মানুষ ব্যক্তিগতভাবে প্রস্তুত থাকে না, কিন্তু তাতে তা হইতে হবে। কারণ হল যে এই তিন জিনিসকে তিন গুণীদের উপরে ব্যবহার করার এইটি হল ঠিক, এবং ব্যবহার করার পদ্ধতি হল নবী নবীওয়ালা তরিকা। ওই তরিকার উপরে ব্যবহার যখন হবে, তখন আল্লাহ তাআলা এই মানব জাতিকে দুনিয়াতে কামিয়াব করবেন, আখেরাতে কামিয়াব করবেন। বলে এই কথাটাই আলোচনা করার জন্য, এই কথাটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, এই কথাটাকে গ্রহণ করার জন্য, এই কথাটাকে গলতকরণ করার জন্য হলো এখানে আসা, এখানে বসা, এখানে এটাকে শোনা, এটার জন্যই আমাদের চেষ্টা, এটার জন্যই আমাদের দৌড়বার। আল্লাহ তাআলা করেন এই জিনিসগুলো থেকে আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে দেন। হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে, ইয়ে হামারি সারি চলত ফিরত মসজিদ ওয়ার জামাত আমাল দাওয়াত আল্লাহ কে রাস্তে কি নকল ও হরকত, ইস সবসে জো চাহা যা রাহা হ্যায়। কিসি নে পুছা তা আপ চাহতে ক্যা হো, নিকলো নিকলো নিকলো, হর এক নিকলে তো আপ চাহতে ক্যা। তিন মর্তবা কসমে খাই থি, আল্লাহ কি কসম, আল্লাহ কি কসম, আল্লাহ কি কসম, মুল্ক চাহতা হু না উসকা কোই অহদা চাহতা হু না দৌলত ইকট্ঠি করনি চাহতা, সিরফ ইতনা চাহতা হু কে ইস উম্মত কে হর তবকে কা হর ফর্দ, হর হর তবকে কে তহত কিতনে অফরাদ হ্যায়, লাখো লাখো করোড় করোড়, তাজরোঁ কা তবকা, কাশতকারোঁ কা তবকা, মজদুরোঁ কা তবকা, কারখানাদারোঁ কা তবকা, অহদেদারোঁ কা তবকা, ফরমাতে থে ইস উম্মত কে হর তবকে কা হর ফর্দ, ইস মেহনত কে জরিয়ে ওয়হাঁ পৌঁছ যায় যাহাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কো ছোড় কর তশরীফ লে গয়ে, ফির খুদ উসকি তশরীফ ফরমাই, হুজুর নে উম্মত কো কহাঁ ছোড়া থা, ফরমাতে থে হর ফর্দ উম্মত আপনে দীন সে পুরা সো ফিসদ ওয়াকিফ, মেরে লিয়ে ক্যা হালাল ক্যা হারাম ক্যা জায়েজ ক্যা না জায়েজ, মেরে কোন সে আমল সে আল্লাহ রাজি কিসসে নারাজ, মেরে কোন সে আমল সে কবর মে নূর কবর আর কোন সে বাদ সে কবর মে তঙ্গি, হরে আপনে দীন সে সো ফিসদ ওয়াকিফ আর উসি কে সাথ সির মালুমাত নেই সির বাকিফিয়ত নেই, হরেক আপনে ইলম পর আমল কে রাস্তে চল রহা থা, হরেক কি জিন্দগি আমলি থি আর কিসি কে সাথ আপনি জাতি দীনি জিন্দগি বানাতে হুয়ে আপনি জিন্দগি মে তকওয়া আর তাওয়াক্কুল তাওয়াজ্জু আর তাহাম্মুল আল্লাহ কো রাজি করনা হে ইসকো পেদা করতে হুয়ে ইয়ে জিন্দগি হরেক কো ময়স্সর আ যায়, জান আপনি লগানা মাল আপনা লগানা ইনসানো সে ফুটি কোই না চায়, ইসিলিয়ে হাদিসে পাক মে আতা হ্যায় মান হাফিজ আলা সুন্নতি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হ্যায় জিসনে মেরি সুন্নত কি হিফাজত কি আল্লাহ জাল্লা শানহু চার রাস্তা সে ইসকা ইকরাম ফরমাতে, মান হাফিজ সুন্নতি ইয়াকরামাহুল্লাহু বি আরবা খিসালিন, المحبه في قلوب البرره والهيبه في قلوب الفسقه والسعه في الرزق والثبات على الدين, حضور پاک صلی اللہ علیہ وسلم کی سنت کی حفاظت پر چار طرح سے اللہ اکرام اس کی محبت نیکوں کے دلوں میں اللہ ڈالیں گے, فاسق الفاجر خدا رسول کے دشمن ان کے دلوں میں ہیبت آئے گی, روزی میں وسعت دیں گے اور دین پر ثبات قدمی دیں گے, اب ساری سنتیں کتنی ہیں لیکن عجیب بات جس طرح مائیں ہوتی ہیں نا مائیں ماؤں سے اولاد کا سلسلہ چلتا ہے ایسے ام السنن تمام سنتوں کی ماں وہ عبادات کی سنتیں اخلاق کی سنتیں رہن سہن کی سنتیں خریدنے بیچنے کی سنتیں ساری سنتیں زندہ ہو جائیں جیسے ماں سے اولاد کا سلسلہ چلتا ہے ایسے ساری سنتوں میں سب سے پہلی سب سے بڑی جو سنت جیسے علماء نے کہا ہے আউয়াল সুন্নাতিন, আউয়াল সুন্নাতিন সাল্লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া আদ-দাওয়াতু ইলাল্লাহ। তমাম সুন্নাতো মে সবচে পহলি সুন্নাত ও আল্লাহ কে ভুলে ভটকে বান্দা কো আল্লাহ সে ওয়াবস্থা করনে কি আওয়াজ লাগানা, আল্লাহ কা তারুফ করানা, আল্লাহ কি বড়াই সমঝানা, উসকে খাদা কি উসাত সমঝানা, উস খাদা সে ফায়দা উঠানে কে রাস্তে আর তরিকে বতলানা, সবচে পহলি সুন্নত ও ঈমান কি দাওয়াত হ্যায়। আর এসি সুন্নত হে জেসে কুরআন নে খুদ আলম তারা কাইফা বরাব আল্লাহ মাসালান কালিমাতান, ইয়ে ঈমান ইসকো তাশবীহ দিয়ে হে দরখত সে, দেখতে নেই হো দরখত কলমা তৈয়বা এসা জিস মুবারক দরখত কে জিসকি জড়ে জমিন মে গহরি উতরি হুই, শাখে আসমান সে বাতে করতি হুই, ফলো সে লগা হুয়া, کہ جب ایمان اپنی قوت کے ساتھ, ایمان اپنی حقیقت کے ساتھ, ایمان اپنے کمال کے ساتھ جب دلوں کی گہرائیوں میں ہوتا ہے تو یہ وہ جڑیں ہیں جیسے درخت کی جڑیں زمین کی گہرائی میں اپنی جگہ لیتی ہیں, ہوا ہو طوفان ہو بارش ہو وہ اتنی مضبوط اپنی جگہ لی ہوئی ہے, بڑے بڑے مکان گر جاتے ہیں بلڈنگیں زمین بوس ہو جاتی ہے, لیکن یہ درخت جس کی جڑ زمین میں گہری اتری ہوئی ہے ہوائیں ٹکرا کھا کے واپس جاتی ہیں, ہوائیں ٹکرا کے واپس جاتی ہیں, طوفان سے یہ متاثر نہیں ہوتا کیونکہ اس کی جڑ زمین میں, جب ایمان اپنی حقیقت کے ساتھ اپنی سچائی کے ساتھ جب دلوں کی گہرائیوں میں اترتا ہے, زمین آسمان کو جائے دستک ہو جائے, آسمان سارے زمین پر آ جائے آ جائے, مشرق مغرب ہو جائے مغرب مشرق ہو جائے, ہواؤں کے رخ بدل جائے, پانیوں کے دھارے بدل جائیں, اس ایمان والے کی بات میں جس کے دل میں اللہ کی برائی اتری ہوئی ہے, اللہ ہی کے قبضے میں سب کچھ ہے, اس کا یقین اترا ہوا ہے, یہ کہیں آسمان و زمین کے درمیان کے حالات سے متاثر نہیں ہوتا. یہی وجہ ہے صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین کے ایمان میں لوگوں نے لالچ دیا ہے, لالچ بھی ملک کا, ہاں تو آج ملک دے دیں گے اگر ہماری بولی بولو, ہم جو کہیں وہ کہو, آدھا ملک دیں گے. صحابہ کرام رضوان اللہ اجمعین یوں تو بہت سادے لیکن حقیقت کو جاننے والے, کہ یہ جس آدھے ملک کا لالچ دے رہا ہے, جب ساتوں زمین و آسمان اس میں جو کچھ ہے وہ مچھر کے پر کے برابر نہیں ہے, تو آدھا ملک تو مچھر کے پر کا کون سا حصہ ہوا؟ ہم دھوکے میں نہیں آیا کرتے, ہم لالچوں میں نہیں آیا کرتے, اس لیے حضور نے فرمایا المؤمن لا يخدع ولا يخدع, مومن کسی کو دھوکہ دیتا بھی نہیں اور مومن کہیں دھوکہ کھاتا بھی نہیں. ان الذين قالوا ربنا الله ثم استقاموا, ایک دفعہ کہہ دیا رب میرا اللہ ہے, مشکل کشا ہمارا اللہ ہے, حاجت روا ہمارا اللہ ہے, سب کچھ کرتا پھرتا اللہ ہے, ثم استقاموا, پہاڑ اپنی جگہ چھوڑ سکتے ہیں, سورج پہ گرہن لگ سکتا ہے, چاند پہ گرہن لگ سکتا ہے, ستارے پھر سکتے ہیں, پانیوں کے دھارے بدل سکتے ہیں, یہ اپنے ایمان پر, اللہ کی ذات و صفات پر ایمان, اللہ ہی سب کچھ, اسی کے کرنے سے سب کچھ, اس کے علاوہ کوئی کچھ نہیں, یہ جڑیں جب اندر اتری ہوئی ہوتی ہے تو پھر دنیا میں جو چاہے ہو, یہ اپنے کرنے کا سودا نہیں کر سکتا. فاتح مصر حضرت عمر بن عاص رضی اللہ تعالیٰ عنہ, حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے بعد میں ان کی مدد کے لیے ایک کمر بھیجی تھی چار آدمیوں, جس میں حضرت عبادہ ابن صامت اور چار صحابی تھے. وہاں مقوقس تھا, اس نے اپنا آدمی بھیجا کہ ذرا ان کو جا کے دیکھ کے آؤ یہ کرتے کیا ہیں, خدا کرے خدا کرے اس دعوت کی کہ یہ سب سے پہلی سنت ہے, یہ مہا سنت ہے, تمام سنتوں کی ماں ہے. دعوت اپنی حقیقت کے ساتھ, اپنی جان و مال کی قربانی کے ساتھ انسانوں سے مستغنی ہو کر اللہ کی ذات کے لامتناہی خزانوں پر جما کے نظروں کو جماتے ہوئے جب دعوت اپنی حقیقت کے ساتھ, دعوت ایمان. حضرت عمر بن عاص اور ان کی ساری جماعت وہاں تھی, اس نے اپنا آدمی بھیجا کے جا کے ذرا ان کی 24 گھنٹے کی جیسے کارگزاریاں سناتے ہیں, 3 دن کی جماعت کی کارگزاری, چلے کی جماعت کی کارگزاری, 4 مہینے کی جماعت کی کارگزاری, ملکوں سے آئی ہوئی جماعتوں کی کارگزاری, کہ جا کے دیکھو. حضرت عمر بن عاص رضی اللہ عنہ کو پتا چلا تو انہوں نے اس کو سرکاری مہمان, بھائی سرکار نے بھیجا ہے, سرکاری مہمان کے طور پر فرمایا تم ہمارے یہاں رہو. وہ 3 دن تک رہا اور صحابہ کرام رضوان اللہ اجمعین کی 24 گھنٹے کی حالت کو دیکھتا رہا, نمازیں تو ایسی جیسے ستون تھا, تعلیم کے حلقے لگ رہے ہیں, سیکھنا سکھانا ہو رہا ہے, ایک دوسرے سے احترام اکرام اخلاق, خلیفہ اور ساری جماعت ایک ساتھ زمین پر بیٹھے ہوئے ہیں. وہ واپس گیا, مقوقس نے پوچھا کیا دیکھا, تو ساری صبح سے شام تک کی سنا دی. پھر مقوقس نے حضرت عمر بن عاص رضی اللہ تعالیٰ کو کہلوایا کہ آپ بھی اپنا کوئی نمائندہ ہمارے پاس بھیجیں. حضرت عمر بن عاص رضی اللہ تعالیٰ عنہ نے حضرت عبادہ بن صامت رضی اللہ عنہ کو بھیجا, بہت تنتوش اور بہت قلیل جسہ. جب مقوقس کے سامنے گئے ہیں تو ان کو دیکھتے ہی ہیبت کھا گیا. یہ ہے وہ جو میں نے حدیث پڑھی, جب جو سنتوں کی حفاظت کرتا ہے اور نبی کی پہلی سنت دعوت ہے, جو اس دعوت کے لیے جان و مال کھپاتا ہے, جو اس دعوت کو لے کر چلتا ہے, انسانوں سے بے نیاز ہو کر اللہ سے لیتا ہوا اس کی جناب میں اس کی مخلوق کی ہدایت کے لیے روتا ہوا جو چلتا ہے, خدا پہلا انعام اسے ہیبت دیتے. نیتوں کے دلوں میں محبت اور فساق و فجار کے دلوں میں ہیبت. مقوقس دیکھتے ہی گھبرا گیا, اس نے کہا کہ تمہارے اور ساتھی جو ہیں وہ سب آپ کے جیسے ہی ہیں سب؟ نہ, میرے ساتھی تو ماشاءاللہ, کیا کہنے, ہر ایک اپنے ساتھیوں کی خوبیاں, ساتھیوں کو اپنے سے اچھا. یہ سیرت ہماری, خدا کرے ہم اس کو سمجھیں پڑھیں سوچیں اور اس پر اپنی زندگیوں کو لائیں. وہاں اپنی تعریف کے پل نہیں باندھے, میں یوں کرتا ہوں, میں چنی ہوں, میں چنا ہوں, ارے میرے ساتھی تو مجھ سے بھی اچھے ہیں. اس پر مقوقس نے ان سے کہا کہ اچھا, اگر ایسا ہو جائے کہ جتنی آپ کی پبلک ہے جو جماعت ہے اس کے تو ہر آدمی کو 2 دینار دوں اور آپ کے خلیفہ کو 1,000 دینار دوں পারে বগল লড়ে ঝগড়ে ইহা চলে যাও, দুনিয়া মে জব ভি কিসি সে কোই আচ্ছা ইয়া বুরাই করানি হো তো দুনিয়া মে ইহি রাস্তা রহ গয়া হ্যায়। লালচ, লালচ। হযরত কওয়াদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়া কে শুনো, হামারা হামারে নবী সে কওল ও করার হ্যায়, হামারা হামারে নবী জিনকা হামনে কলমা পড়া হ্যায় উনসে আহদ ও পেমান হ্যায়, হম কবি দিন দৌলত কে বদলে নহি বেচেঙ্গে, হমে কাম করনা হ্যায়, জিস তকাজে পর আয়ে হ্যায় উস তকাজে কো হমে পুরা করনা হ্যায়, পেসে লেকে তকাজা ছোড় দেন। ইস পর ফির মুফাত্তিশ হায়রান রহ গয়া আর উসনে কাহা, খুদা করে হম হমারে ये जो आमाले दावत है ना हमारे, गश्ते दूसरा गश्त सहरोजा रोजाना की घर मस्जिद की तालीम सुबह शाम की तस्बीहात मस्नून दुआएं कुरान की तिलावत अपनी जात से करते हुए हर जगह अपने भाई को इन आलों पर लाने की भरपूर कोशिश वो जहां हो, और वो अपनी मस्जिद के रास्ते इन अवलों की दावत को लेकर आलम में जा रहा हूं। जैसे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के यहां कुछ लोग आए, आपने फरमाया इधर वाले इधर चले जाओ और इधर वाले इधर चले जाओ, किसी ने नहीं कहा नमाज पढ़ने आया था, किसी ने नहीं कहा घर वालों से यूं कह के आया था, चल पड़े। जाना कहां है, जमात का रुख पर्चे में लिखवा कर दिया है, और यूं कहा जब मदीना मुनव्वरा से इतना इतना चल चुको तो फिर देख लेना जमात को कहां जाना है। अभी तक तो हमारे पास एक मस्जिद भी ऐसी नहीं बनी है कि लोग आ रहे हैं नमाजी आ रहे हैं, जो कह रहे हैं पूरा मुल्क का तकाजा है, पूरा सुबह का तकाजा है, मामूली बात नहीं है। अपने आप को उस नमूने पर लाना, हर एक की जाती जिंदगी, हर मस्जिद, हर गली कूचा और उसका हर घर और घर का हर फर्द उस नमूने पर। इसीलिए हिरकल ने भी अपनी हार के बाद जासूस भेजे थे, क्या बात हुई, इनके हथियार ज्यादा थे, इनकी तादाद ज्यादा थी, इनका क्या बजे, वो जासूस आके खबर देने लगे कहां की मशीनें, कहां की उनके पास हथियार, तो बहुत सीधे साधे। लेकिन हां, जो हुक्म अल्लाह ने इनको दिया है और उसके पूरा करने का इनके नबी ने जो तरीका बताया है, ये अपनी मारूफात में और अपने करने में इनका छोटा और इनका बड़ा सब बराबर है, 100% शरीयत की सुन्नत की पाबंदी। दूसरे को भेजा, भाई तुम भी देख के आओ। वो आया तो उसने रिपोर्ट तैयार की, और रिपोर्ट तैयार करके जब आया तो पहले तो अपने पहले वाले की तस्दीक की, हां जी उसने जो कहा बिल्कुल सही, मैंने भी वही देखा। लेकिन एक चीज मैंने जो देखी वो ये देखी कि जितना वो करने के कामों के पाबंद हैं और जिस तरीके से करना है उस तरीके के पाबंद हैं, उतने ही ये अल्लाह रसूल की मना की हुई, ये हराम है, ये नाजायज है, ये शरीयत के खिलाफ है, उसके भी वो उतने ही पाबंद है जितने उसके पाबंद करने। दो, तीसरा उनका बड़ा था, भाई तुम भी देख के आओ, तुम क्या कहते हो। वो आया सहाबा के उसमें और उसने सारा हाल हवाल लिया, उसने जाके कहा कि इन दोनों ने जो बात कही कि करने के कामों के पूरे पाबंद हैं, बचने की चीजों से भी पूरे तौर पर बचने वाले हैं, लेकिन ये तो इनकी इंफिरादी जिंदगी है, ইনকি আপনি শখসি জিন্দগি হে কিস পর ইনকে লিয়ে জন্নত কে দরওয়াজে আর জন্নত কে দরওয়াজে আর জন্নত কে দরগাহ সব ইনকে আপনে লিয়ে হে লেকিন ইয়ে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মত হে মানে জো দেখি ও ইয়ে দেখি যে জব আমনা সামনা হুয়া তো উনকা তো হর আদমি জান বচানে কি ফিকর মে থা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হর আদমি আপনি জান খবানে মে থা আবি তুম রুক যাও মে তুম নেই পহলে মে ও জান বচা রহে থে ইয়ে জান খপা রহে আর ইয়ে সবক উনহোনে আপনি নবী আর নবী কে মিনাতে ও দিন জিসমে নবী নে আপনি উমর মুবারক কে 63 উট নহর কিয়ে থে রিওয়ায়াত মে 7 উট এসে মিলতে হ্যায় কুরবানি কুরবানি মাহল মাহল রাত কে মেরে তো দিন কে উজালে সে বদল দেতা হ্যায় জুলমতো কি ছটা নিকল কে অনুভবাত কি বারিশে মে রখাতা হ্যাঁ মেহনত সহি রুখ পর হো সহি মেহনত কে সাথ হো কুরবানিও কি মকদার বড়ানে কে সাথ হো এক আল্লাহ হিসা লেনে কে ইয়কিন কে সাথ হো ইনকে হাতো দিলো পর পড়ে হুয়ে তালে টুকা করতে হ্যায় দিলো পর লগি হুই মোহর টুকা করতি হ্যায় বড় বড় সুলমান বাহাদুর কসমে খায়ে হুয়ে মর সকতা হুম সমন্দর মে ছলাং লগা সকতা হুম পাহাড় সে গির সকতা হুম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা কলমা নহীন পড় সকতা এসা কে দিলো কে তালে টুটে হ্যায় আর দরবারে রিসালত মে ইনতিহাই মহতাজ আর নাদামত কে সাথ হাজির হুয়ে খুদা করে হম ইস মেহনত কো ইসকি আজমত কো ইসকি তাকত কো ইসকে উসলা কো ইসকে নেহজ কো আর ইসকে কুরবানি কে বড়ানে কি মকদার আর ফির ইসকে জিতনে আমাল হ্যায় উমুমি গশ্ত কিয়া চিজ হ্যায় দুসরা গশ্ত সেহরোজা গর মসজিদ কি তালিম কে ইনমে কা হর আমল ও আমল হ্যায় জিসকে সাথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খতমে নবুয়ত ওয়ালি রুহানিয়ত খতমে নবুয়ত ওয়ালি নূরানিয়ত হে জান তালিম মে বেঠে তো হামারা ইস্তেহলাল সিখাও উমুমি গশ্ত মে কি ভাই ইয়ে না ছুটে ইয়ে মেদান মে রহ যায় সারে নবিয়ো নে কিয়া জব হিরাক্ল কে পাস তীসরে নে রিপোর্ট ভেজি جی نمازیں تعلیم تسبیح اور اخلاق اور یہ ساری چیزیں جو وہ کرتے ہیں اور غیبتوں سے جھوٹ سے تہمتوں سے بدگمانیوں سے کسی کو ستانے کسی کے راستے میں کانٹا بن کر جینے کہ اس سے تو ان کو دور سے بھی کوئی وقت ہے لیکن یہ ان کی شخصیت انفرادی زندگی ہے ان کی خاص نمایاں جو چیز ہے وہ ہر ایک اپنی جان کھپانے میں اس پر ہرقل نے کہا تھا بس اب سن لو طاقت ہتھیاروں کی طاقت نہیں ہے طاقت تو اللہ کے حکموں کی ہے وما تلک بیمینک نے کہا موسیٰ موسیٰ تمہارے سیدھے ہاتھ میں کیا ہے اللہ تو نظر نہیں آتا تھا بتانا چاہ رہے تھے ہم کو پہچانو ہماری قدرت کو سمجھو ہم کو پہچانو ہمارے حکم کو پورا کرنے کی طاقت کو سمجھو یا سائر اتوقع علیہا وحش بہا علا غنمی ولی فیہا ما میرے ہاتھ میں زندہ ہے ٹیک لگاتا ہوں کتے جاتا ہوں بکریاں چلاتا ہوں اور بہت سا القہا یا موسیٰ اسے ڈال دو فالقاہا یہ اس سے پہلے کتنی مرتبہ گھر آئے اب کتنی مرتبہ یہ ڈنڈا گھر میں پھینکا کبھی اجدہ نہیں بنا کہ آج کا کہ آج امر الہی پر القہا ڈال دو اس پر ڈالا ہے بتلانا تھا اللہ کو مرے میں زندگی آ جاتی ہے زندگی عزتوں کے بدلتی ہے تنگیا فراخی کے دروازے کھلواتی ہے جہالت علم نبوت سے بدلتی ہے شرک توحید سے بدلا کرتا ہے کفر کا رنگ کالا ہوا کرتا ہے, اخلاقی گراوٹ سے اخلاق کی بلندیوں تک پہنچتے ہیں. محمد صلی اللہ علیہ وسلم والی اس دعوت کی محنت اور اس دعوت کے آغاز. جب یہ بات آئی کہ یہ کیسے لوگ ہیں, کہاں سات اونٹ ایسے تھے مینا میں, ہر اونٹ دوسرے کو دھکا دے رہا تھا, تو نہیں پہلے میں, اور جو اونٹ تھے اپنی آنکھوں سے دیکھ رہے تھے وہ پہاڑ جیسا اونٹ, وہ مارو برچھا, احبا نہر اور خون کے فوارے, اپنی آنکھوں سے دوسرا دیکھ رہا ہے, کیا کہتا ہے, بھاگتا ہے, یہ نہیں دیکھتا ہوں کہ خون جو بہ رہا ہے, یہ نہیں دیکھتا ہوں کہ اس کی جان جا رہی ہے, میں تو صرف اتنا دیکھتا ہوں خنجر ہے کس کے ہاتھ میں, یہ خنجر محمد صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں, میں نہیں جانتا اپنی قوم کو, میں نہیں جانتا اپنی برادری کو, میں نہیں جانتا اپنے خاندان کو, میں نہیں جانتا ہماری بولی بولنے والوں کو, میں جانتا ہوں خدا اور رسول. جب یقین دلوں میں اترتا ہے اللہ کے حکم کے پورا کرنے ہی میں کامیابی ہے, اللہ کی نافرمانی میں ناکامی ہے. جب یہ یقین دلوں میں اتر جاتا ہے, کہاں کی سردی, کہاں کی گرمی, کہاں کی بیماری, کہاں کی بھوک, کہاں کی پیاس, بہت سی صحابہ کرام رضوان اللہ علیہ وسلم تشکیل ہو رہی ہے, ایک کپڑا ہے 17 عورت کے لیے, بہانہ نہیں بنایا, بچے بھوکے ہیں بہانہ نہیں بنایا, قرضے چڑھ گئے ہیں بہانہ نہیں بنایا. وہ مسلم پہلی سنت ایمان کی دعوت ہے جو حضور نے نبوت کا تاج سر پہ رکھے جانے کے بعد جو ادا کی ہے, وہ ایمان کی دعوت ہے. اور یہ اللہ کے نبی نے یہ فرمایا, جو سنت کی حفاظت کرے گا اللہ چار طریقے سے اس کا اکرام کرے گا. گنہگار سب ہیں, خطاکار سب ہیں, اسی لیے جب آدم علیہ السلام سے چوک ہوئی تھی اور اللہ نے جنت سے نکال دیا تھا, حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ کی روایت ہے کہ آپ نے بیت اللہ کا طواف کیا سات چکروں کے ساتھ, اپنی جگہ آ کر کے دو رکعت پڑھی, اور یہاں تک کہ اس رات نے کہ اس دن حضرت آدم علیہ السلام پر یمنی چادر تھی, پھر آپ نے ان کلمات سے دعا مانگی, انک ترا مکانی و تسمع کلامی تعلم سری و علانیتی فاقبل معذرتی تعلم حاجتی فاعطنی سؤلی و تعلم ما فی نفسی فاغفر لی ذنوبی اسألک ایمانا یباشر قلبی و یقینا صادقا حتی اعلم انہ لا یصیبنی الا ما کتبت لی وَإِذًا مِنَ الْمَعِيشَةِ مَا قَسَمْتَ لِي. حق تعالی شانہو نے وحی بھیجی, اوحی اللہ الی آدم, آدم تمہاری ساری ماں اور تمہاری اولاد تمہاری ذریت میں آئندہ جو ان کلمات کے ساتھ دعا مانگے گا اس کو معاف بھی کروں گا, اس کی ضرورتیں بھی پوری کروں گا, اور اس کی زندگی سر سب سے شاداب بناؤں, ہمیں اعمال دی. خدا کرے ہم دعوت کی اہمیت کو سمجھیں. دعوت کیسی ہے جیسے باغ میں پانی, یہ کیلے بھی ہیں, اخروٹ بھی ہے, بادام بھی ہے, چلگلے بھی ہیں, یہ سیب بھی ہے, ناشپاتی بھی ہے, سنترا بھی ہے, انجیر بھی ہے, یہ گہوں بھی ہے, چاول بھی ہے, باجرا اور چنا بھی ہے, یہ رات کی رانی بھی ہے, گلاب بھی ہے, چمیلی بھی ہے, لیکن سب کی جڑوں میں سادہ پانی جاتا ہے. وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ, ہر چیز کی زندگی کے راز ہم نے پانی میں چھپا رکھے ہیں. وہ گلاب کی کلیوں کا کھلنا اور اس کی مہک سے باغ کا خوشبودار ہونا, محفلوں کا معطر ہونا, وہ پھلوں کے دسترخوانوں کا بچھنا, یہ سب اس پانی کی بات ہے. ایمان کی دعوت اللہ ہی সুন্নত হি মে কামিয়াবি ইসকি দাওয়াত ইতনি দেনা হ্যায় ইতনি দেনা হ্যায় ইতনি দেনা হ্যায় কি ইয়ে হামারে রাব্বের ইরশে মে উতর জায়ে জেসে হযরত আদম আলাইহিসসালাম নে উস ওয়াক্ত মে দুআ কি থি হে আল্লাহ তুজসে ওয়ো ঈমান মানতা হু জো মেরে দিল ও দিমাগ কে রাব্বের ইরশে মে রচ বস জায়ে কি আব্বা কি নকল উতারতে হুয়ে ये जो बेटे अब्बा की नकलें उतारते हैं अब्बा की नकल उतारते हुए कि हमारे दादा आज सलाम ने ये मांगा था मेरे फिर अल्लाह जब ईमान की हकीकत इसकी दावत के लिए कुर्बानी अपनी जान अपना मान अपनी सलाहियतें दुनिया वालों से फूटी कोई न चाहना अपनी तरफ से किसी पर कोई एहसान न जताना রফসি জো করতে আপনার করতে কিছু কাজ কিছু প্রকার এহসান হজরত ওলাদা ইবনে সামিত কি বাত শুন করকে রবি আল্লাহ তাআলা আনহু আরদা মা কুছ হেরান রহ গিয়া থা হিরফ হেরান রহ গিয়া থা আর উসি নে হমকো বতায়া হামারে আমাল কি তাকত কি ভাই জব ইনকি ইয়ে সিফাত হ্যায় ইনকে ইয়ে আমাল হ্যায় ইনকে ইয়ে রাতে হ্যায় ইনকে ইয়ে দিন হ্যায় ইনকা এসা খানা হ্যায় আর ইনকি ইয়ে সাদা আর বিলকুল সিম্পল আর আমূমি জিন্দগি হ্যায় কি ভাই এসোকে সাথ তো কুদরত হতি হ্যায় ইনসি না ছেড়না ও দুশ্মন হ্যায় হমকো হামারি চিজ কা পতা দে রাহা হ্যায় আর হমে হামারি চিজ কা পতা নেই দাওয়াত তাবলীগ চিল্লা চামে সোচো তো সহি ক্যা হ্যায় দাওয়াত মে তো কাহা করতা হুম সো ফিট গহরাই মে জমিন মে পানি হ্যায় পাঁচ হর্স পাওয়ার কি মোটর উসকো নিচে সে খিঁচ কর উপর লাতা আর পুরে বাঁধ তো সেরাব করতি আর ইয়ে লাখো মন লোহা জো আসমানো মে জাহাজ কি শকল মে উড় রাহা হ্যায় উসকে ইঞ্জন উনকা হর্স পাওয়ার কি ইনসানো কে হাতো কি বনাই হুই মশিনে উসমে ইতনি তাকত কে লাখো মন লাখো মন লোহে কো তিস তিস তেতিস পেতিস হাজার ফিট কি বুলন্দি পর আর জমিন কি গহরাই সে পানি কো উছাল কর আব উস দাওয়াত কি তাকত কা আন্দাজ ইয়ে সারি মশিনে ফেল হ্যায় আর সব অধুরি হ্যায় জব দাওয়াত আপনে সহি লহজ কে সাথ উসনো কি পাবন্দি কে সাথ কুরবানিয়ো কি মিকদার বড়ানে কে সাথ আর ইস পর আল্লাহ সে কবুলিয়ত কি মোহর লগওয়ানে কে লিয়ে লম্বে লম্বে সজদে লম্বি লম্বি দুআয়ে ফির ইয়ে ইয়ে 30,000-40,000 ফিট কি বুলন্দি নেই আসমানো সে আল্লাহ কে গায়বি খজানো সে কুদসি তাকতো কো খেঁচ কর জমিন পর উতারা করতি আবি হমনে দাওয়াত কি তাকত কো সমঝা নেই হ্যায় এক রুটিন এক রিওয়াজ এক রসম পুরা কর লো বেঠ যাও তালিম মে টাঙ্গে ফেলা লো এক লগা লো ইসকা হর হর আমল ও আমল হ্যায় জো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে খুদ কিয়া হ্যায় আর ইসকে হর আমল মে খতম মৌত আলি তাকত হ্যায় যা কিসরা ও কাইসার নে খুদ না কেকে থে ইয়াহ ইজ্জতুন আর মাকুকিশ নে আপনি মান লি থি আল্লাহ নে ও আমল দিয়া হ্যায় ও তাকত দিয়ে লেকিন ও মোটরে জো হওয়াই জাহাজো কো উপর উড়াতি হ্যায় আর ও মোটরে জো জমিন কি গহরাই সে পানি কো খিঁচ কে লাতি হ্যায় আগর ও মোটর ফিজানা খারাপ হো যায় হওয়াই জাহাজ কি মোটর ফিজানা খারাপ হো যায় তো খুদ ভি আর জিতনে উসমে হ্যায় দাওয়াত আপনি কুওয়ত কে সাথ দাওয়াত ইনশিরাক কে সাথ দাওয়াত সিরফ আল্লাহ কি তরফ আল্লাহ কে হুকম হি মে কামিয়াবি হ্যায় মুহাম্মদন কি তাবেদারি হি মে কামিয়াবি হ্যায় জব ইস পর জানো মাল কি হর তরহ কি আগরাজ সে মেরি কাম মেরা ইলাকা হামারি জবান হামারা বতন ইয়ে সব জাহিলিয়ত কি চিজে হ্যায় হুজুর নে উম্মত বানাই থি উম্মত বনে কে এতবার সে আগর ইরান সে সলমান আতা হ্যায় তো উসকো ভি সিনে সে লাগাতে হ্যায় मदीने के हर घर को सोगवार बनाने की न का सबब बनने का सबब खालिद ने কবি সিনে সে লাগায়। আবু জাহেল কা বেটা জিসনে কসমে খাই থি ও আতা হ্যায় তো উসকা ভি ইস্তেকবাল হ্যায় সিনে সে লাগা রহে। হুজুর কে জগা কে কান্না কাটনে ওয়ালি কলেজে কো মুহ সে চবানে ওয়ালি আর কান্না কাট কর হার পহননে ওয়ালা রসীব নে হক জো আয়া হ্যায় সিনে সে লাগায়া। হম হামারি কৌমোঁ কে হম আপনে খানদানোঁ কে হম আপনি বিরানিয়োঁ কে আপনি জবানোঁ কে আপনি আপনি কে হম নহি হ্যায় হম আল্লাহ কে হ্যায় আল্লাহ কে রসূল। আর ইয়ে মকামি কাম জমতে জমতে আর করতে করতে মদিনা কে হর ঘর কে হর বচ্চে কে আওয়াজ এই আগর হামারি খুদা রসূল কি বাত মাননে মে বাপ আরে আয়েগা হম পরোয়া নহি করেঙ্গে মা আরে আয়েগি পরোয়া নহি করেঙ্গে বাপ আগে আরে আয়েগা পরোয়া নহি করেঙ্গে হম কি হম জানতে হ্যায় আল্লাহ কো আর উসকে রসূল কো ইয়ে হামারি আখিরত কে বিনতে কা সামান হ্যায় ইসিলিয়ে মেরে দোস্তো সির্ফ ইতনা নহি হ্যায় হমনে কহ লিয়া আপনে সুন লিয়া মেরে মে ভি জব আয়েগি জব মে ইন আমলোঁ কো ইস্তেহজার কে সাথ ইসকে ফজাইল কা ধ্যান ইস পর আল্লাহ কে ওয়াদোঁ কা ইয়াকীন আর হামারি জিতনি মসজিদে মসজিদোঁ মে জিতনি জামাতে হর জামাত কা হর ফর্দ ইস ইস তরতীব কো জব আমলি তৌর পর করেঙ্গে তো আল্লাহ আপনি জাত ও সিফাত মে আজ ভি ওহি হ্যায় আল আন কামা কান। ইসিলিয়ে মে কাহা করতা হুঁ দোয়া মানতে আল্লাহ হামারি ও মদদ ফরমা দো তুনে বদর ওয়ালোঁ কি কি থি বদর ও ফরিশতে মরে নহি হ্যায় জো বদর মে উতরে থে ও মরে নহি হ্যায় লেকিন ও চিখ চিখ কে কহ রহে হম তো তৈয়ার হ্যায় উতরনে কো আজ ভি তুম বদরি বনকে তো আও তুম ও ঈমান লেকে তো আও তুম ও খুদা রসূল পে মর মিট কে তো আও। इसीलिए महाराज जिया साहब रहमतुल्लाह अलैह फरमाते थे अल्लाह के वास्ते इस मेहनत को इस काम को रस्म मत बनाना। ये एक मेहनत है जो मुजाहिदों के साथ कुर्बानियों के साथ तकवा और तजल्लुद तवाज़ु और अबदियत तवक्कुल अल्लाह और इस रास्ते में आने वाले हर हाल को खुशी खुशी झेलते हुए अल्लाह की रजा के जज्बे से करना ये एक मेहनत है। और जितनी चाहे करें फिर अपने बारे में डर रहे हो कि वो खाली वो नमाज के बारे में आता है कि नमाज मुंह पर मारी जाएगी सत्यानाश जाए तेरा खाली नमाज नहीं ये तेरे तीन दिन ले ये तेरी गश्तें ले ले तेरा मशवरा ले ले तेरे चार तेरे चिल्ला ले वो भी मुंह पर मारा जा सकता है। इसीलिए करना है डरना है करना है पूरे शौक जौक से कुर्बानियों की मिकदार को बढ़ाते हुए मुजाहिदों के साथ और डरना है कि कहीं अल्लाह के यहां से मुंह पर ना मारी जाए और इसको बचा के वहां कयामत तक ले जाना है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के साये में खड़े होने की इस्तेलात पैदा करनी है। अल्लाहुम्म जअलना सामिबीन मुतीईन औलिया मुखलिसीन रुहका मुसाहिबीन अल्लाहुम्म हशरना फी ज़ुमरती वस्तअमिलना बिसुन्नती वतवफ़ना अला मिल्लती वजअलना मिन हिज़्बी। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो উনি বলেন যেই যে আমাদের একত্রিত হওয়া আমাদের গাছ আমাদের তালিম আমাদের নফল হরকত এর দ্বারা মাকসাদটা কি উদ্দেশ্যটা কি আমরা যার মাধ্যমে এই মেহনতকে আমরা পাইলাম যিনি এই মেহনতকে দ্বিতীয়বার শুরু করলেন ওই হাজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর মাকসাদটা নিজেই বলছেন। উনি একবার বললেন এই যে গাছ আর এই যে তালিম আর এই যে মশওয়ারা রোজানার মেহনত ঘরে ঘরে যাওয়া আল্লাহর রাস্তাতে বের হওয়া এই সব কিছু সমন্বয় আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলার কসম করে বলতেছি যে এর দ্বারা আমি কোন মানও চাই না, কোন মূল্যও আমার উদ্দেশ্য না। বলে যে এই যে টাকা পয়সা মরা হাতির অংশ আমি চাই, যে আমার উর্দু সমঝতে হ্যাঁ সাথী আর পুরি বাত দুনিয়া বুঝকার যে চল রে হ্যাঁ, কই বাপিয়তন কই মাজুর হে মজবুরি হে তো ঠিক হে, ওরা এক বাংলা মে তর্জমা হোক ইসো কে দিনা হম তো উর্দু মে সমঝ লে, তো ইসে পুরা মজমা মুতাসির হতা হ্যায়, এসা না করে এসা না করে। জো উর্দু জানতে হ্যাঁ বাংলা নী জানতে হ্যাঁ উনকা জমকর বেঠনা ইয়ে মুজাহদা হ্যায়, জেসে জো বাংলা জানতে হ্যাঁ উর্দু নী জানতে হ্যাঁ উনকা বেঠনা মুজাহদা হ্যায়। বলেছে ভাই আমরা কিছু মানুষ এখানে যারা সামনের দিকে বসাছিলাম, আমরা উর্দু জানি উর্দু বুঝি, তো মনে করলাম যে উনি বয়ান যেতে করছেন কিন্তু আমরা বুঝছি, আর আমার তো আর বাংলার তর্জমা শোনার কোন দরকার নাই। বলে যে এই যে এখান থেকে উঠে রওনা দিলাম, এটা মজমাটার জন্য বহুত বড় ক্ষতি করলাম, শেষ করে দিলাম মজমাটাকে, যদিও বা আমরা বুঝছি কিন্তু তারপরও মজমাটার খাতিরে হইলেও শেষ পর্যন্ত আমাকে বসে থাকতে হবে, এটার নামই হলো মুজাহাদা। আর দিনের সমস্ত তারা কি আল্লাহর কাছ থেকে পাওয়ার যতগুলো শর্ত আছে, এই শর্তটার মধ্যে প্রধান শর্ত অন্যতম শর্ত যেটা সেটা হলো মুজাহাদা। যেমনি ভাবে যারা উর্দু বুঝে নাই তারা কিন্তু এতক্ষণ পর্যন্ত বসে রয়েছে, তারা কিন্তু উঠা বসা করে নাই, তারা কিন্তু সাধারণ মানুষ। আর আমরা যে উঠে যারা যাইতেছি তারা কিন্তু সাধারণ মানুষদের ব্যতিক্রম, মানুষরা আমাদেরকে একটু অন্যরকম মনে করে, ওঠা উঠি না করি মেহরবানি করে বসা থাকি। তাহলে যদি ইলিয়াস রহমতুল্লাহ রায় বলছিলেন এই যে আমার নাফল আরকত, এর দ্বারা আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহ তাআলার কসম খেয়ে বলতেছি আমি এর দ্বারা কোনো মালও চাই না, সম্পদও আমি সম্পদেরও কোনো লোভ নাই, আর কোন হুকুমত রাজত্ব আমি চাই, এর কোনো কিছুই আমার উদ্দেশ্য না, এর কোনো কিছুই আমি চাই না, আমি শুধু ওই জিনিসটা চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে মেহনত করতে করতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার হায়াত শেষ হওয়ার সময় হয়ে এলো, ওই সময়তে প্রত্যেক সাহাবিকে প্রতিজন সাহাবিকে পুরুষ মহিলা বাচ্চা প্রত্যেককে যে আমলের উপর রেখে গেছিলেন, সমস্ত উম্মত ওই আমলকে নিজের আমল বানায়, নিজের জিন্দেগীর মাকসাদ বানায়, ওই আমলকে নিয়ে চলতে থাকে, প্রতিটা ঘরের নমুনা হয়তো হয়, যেই ঘর যেরকম নমুনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মসজিদে মদিনার ঘরগুলো ছিল, প্রতিটা মসজিদ ওইরকম হয় যেই আমলের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মসজিদে নববী আবাদ ছিল। এই তিন জিনিস আমি চাই, এর বাইরে আর কিছুই চাই না। মসজিদে নববীর অর্থাৎ মদিনা মুনাওয়ারার প্রতিটা মানুষ কেমন ছিলেন, মদিনা মুনাওয়ারার প্রতিটা মানুষ পুরুষ মহিলা জওয়ান বাচ্চা বুড়া বুড়ি সকলেই সকলেই তার দিন সম্বন্ধে অবগত ছিলেন, যে এখন আমার করণীয় কি, হুকুমটা কি আমার জন্য, আর এই হুকুমের আদায় করার তরিকাটা কি, এবং এই হুকুম আদায় করতে পারলে আল্লাহ তাআলা আমাকে দিবেন কি, এটা সম্বন্ধে পরিপূর্ণভাবে তারা অবগত ছিলেন, তারা অজানা কেউ ছিল না, সকলের উপরে যে হুকুম এই সম্বন্ধে তারা তাদের জানা ছিল। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ সকলেই তার উপরে কোনটা হালাল কোনটা হারাম এটা তারা জানতেন, সকলেই কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা তারা জানতেন, সকলেই জানতেন কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন সন্তুষ্টি অর্জন হয়, কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যান এটা সকলেই জানতেন। তাদের অবস্থা ছিল এরকম যে দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, তারা নামাজের সময় হইলে নামাজে আসতেন, নামাজের সময় হয়েছে মসজিদে আসতে হবে আসতেন, অবশ্যই তারা আসতেন, নামাজ শেষ হয়ে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে অমুক জায়গায় তাকা যা আছে কয়জন তো এই পাশে যারা আছো তারা ওই দিকে চলে যাও, এই পাশে যারা আছো তারা ওই দিকে চলে যাও, একদিকে মসজিদে তালিমের হালকা, আর একদিকে মসজিদে মশওয়ারা, আর একদিকে মসজিদে জামাতের আসা যাওয়া, আর একদিকে ঘরে ঘরে তালিমের হালকা, এবাদতের ফেজা, আখেরাত মাকসাদ, কোরবানি মুজাহাদার সাথে আল্লাহ তাআলাকে রাজি করার জজবা, কারো বিরুদ্ধে কারো কোন শিকায়ত নাই, এমন সিদ্ধান্ত সকলের অন্তরে ছিল। বাচ্চা বাচ্চাদের অন্তরে সিদ্ধান্ত ছিল, আমি আমার দিনের উপর চলব, আমি আমার দিনের উপর চলতে যেয়ে আমার বাপ যদি কোনো বাধা হয়ে যায় ওই কোনো পড়া আমার নাই, আমি বাবার কোনো পড়া করব না, আমার দিনের উপর চলতে যেয়ে আমার কামাই যদি কোনো বাধা হয়ে যায় তো ব্যবসায়ী সিদ্ধান্ত ছিল ওই কামাইয়ের আমার কোনো দরকার নাই, আমার দিনের উপর চলতে যেয়ে আমার স্ত্রী যদি বাধা হয়ে যায় ওই স্ত্রীর আমার কোনো দরকার নাই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তাদের সামনে দিন ছিল, তাদের সামনে আহকামাত ছিল, আর তারা সব কিছু পাইতে চাইতেন আল্লাহ আখেরাতে, তাদের ইমান ছিল, যে ইমানের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহ তাআলার বরকতের একিন ছিল, আল্লাহ তাআলার তাকওয়ার কুদরত সম্বন্ধে তাদের একিন ছিল, এবং তাদের সকলেরই জানা ছিল আল্লাহ তাআলার তাকওয়া এবং কুদরত সম্বন্ধে, আল্লাহ তাআলার খাজানা সম্বন্ধে তাদের সকলে রেখিন ছিল। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জামান তাদের দাওয়াত তাদের জমানা ছিল, এই দাওয়াত দিতে চেয়ে তারা কোরবানির সাথে মুজাহাদার সাথে তারা এই দাওয়াতকে দিতেন, কোন হুজুরকে তারা কখনো সামনে আনেন নাই, যাদের দিকে ইশারা করা হয়েছে ওইদিকে চলে যাওয়ার জন্য তারা ওইদিকে চলে যেতেছেন। তাদের মধ্যে অনেকে এমন আছে যে যাদের শুধু শত ঢাকা পরিমাণ কাপড়টা আছে, কোন কোন হাতিয়ার অন্য কোন হাতিয়ার অস্ত্র বা কোন রসদ তাদের কাছে নাই, তারা এতে গোজর বানান নাই, কারো ঘরে খাবার নাই, তারা এতে গোজর বানান নাই, কারো বাচ্চায় খোদায় গলগড়ি খাইতেছে ওজন বানান নাই, কারো স্ত্রী অসুস্থ থেকে তারা ওজন বানান নাই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সফর করতে করতে ঋণের বোঝা মাথার সমান হয়ে গেছে, এটাকে তারা প্রকাশ করেন নাই, টাকা যা আসছে তারা চলে গেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মদিনার মসজিদ এবং মদিনার প্রত্যেকটা ঘর এরকম হয়ে গেছে, এখন নির্দিষ্ট কোন দেশ তো দূরের কথা, সারা দুনিয়ার মধ্যে এরকম একটা মসজিদ পাওয়া যাবে, সারা দুনিয়ার মধ্যে এরকম একটা মসজিদ পাওয়া যাবে না, সারা দুনিয়ার মেহনত কান্নাওয়ালাদের মধ্যে ওরকম একজন মানুষ পাওয়া যাবে যে কোনো হুজুর করতে জানে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মেহনতের মাকসাদ ছিল এটা, যে সমস্ত মসজিদ গুলা মসজিদে নববীর নকশায় হয়, সমস্ত ঘর গুলা মদিনার ঘর গুলার নকশায় হয়, সমস্ত মানুষ সমস্ত উম্মত মদিনার সাহাবীদের নকশায় হয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, অন্য কোন উদ্দেশ্য আমার নাই, অন্য কোন ইচ্ছা আমার নাই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবারা কেমন ছিলেন, সাহাবারা কেমন ছিলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরকে অবরোধ করলেন, উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরো কিছু সহযোগিতা চেয়ে মদিনাতে খবর পাঠাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন মানুষ, চারজন সাহাবীকে পাঠাইলেন, যার মধ্যে হযরত জুবায়ের ইবনে আওয়াম, হযরত উবাদা বিন সামিত সহ আরো দুইজন সাহাবী ছিলেন। তো যখন অবরোধ চলতেছিল, অবরোধ যখন চলতেছিল তখন ওই মুকাওকেস ওই এলাকার বাদশাহ, ওই অঞ্চলের বাদশাহ সম্রাট, সে একজন লোককে পাঠাইল, যাও চব্বিশ ঘন্টা তাদের মধ্যে থাকো, তারা কি আমল করে দেখে দেখে আসো। তো তারা আসলো, আমর ইবনে আস সে আসলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাষ্ট্রীয় মেহমানের মতো তাকে গ্রহণ করলেন, গ্রহণ করে বললেন যে আমাদের সাথে থাকো, আমাদের সাথে খাও, আমরা কি কি করি তা দেখো। স্ত্রী কে বাতোঁ সে বাতেন জিন্দা হতি হ্যায়, আর আমল সে আমল জিন্দা হতা হ্যায়, কুরবানিয়াঁ সে কুরবানিয়াঁ বুঝুন মে আতি হ্যায়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই করছিলেন এটা, যে দুনিয়া একটা নিয়ম আছে, কথা কথার দ্বারা কথা বাড়ে, আমলের দ্বারা আমল বাড়ে, কোরবানির দ্বারা কোরবানি বাড়ে, সে দেখুক মুসলমানদের আমল দেখুক, মুসলমানদের কোরবানি দেখুক, মুসলমানদের কারগুলি জোগাড় করে চলে যান। সে গেল দিন রাত্রি চব্বিশ ঘন্টা আমল দেখল, যে এসে বর্ণনা করতেছে, যে এসে বর্ণনা করতেছে মুসলমানদের খুবই, তাদের ইবাদতের কথা, তাদের তালিমের হালকার কথা, বড় ছোটকে ইজ্জত করার, ছোট বড়কে ইজ্জত করার কথা, বড় ছোটকে মহব্বত করার, এই সব কিছু তারা শুনল। সে শোনাইল বাচ্চাকে, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আমাদের মধ্যে ওই পরিবেশ আর ওই মাহল নাই, আমাদের তালিমের মধ্যে ওই জিনিস নাই। তালিম, এই তালিমের হালকা তো ওই হালকা যে হালকা মসজিদে নববীতে রাখত, আমাদের তো উচিত ছিল তালিমে যখন আমি বসব, তালিমে যখন আমি বসব তখন যেন আমার অন্তরে এটা থাকে যেই হালকাতে নবী নবী জামানাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, বসতেন, এতেমাল করতেন, সাহাবাদেরকে বসাইতেন, এরকম তাজিম যদি আমার অন্তরে থাকতো, এরপরে যদি নিজেকে খালি মনে করে আমি তালিমের হালকাতে বসতে পারতাম, তাইলে আখিরি নবী খাতমে নবুয়তের নূর আর রুহানিয়াত আমার ভিতরে আসত। তালিমের হালকার কোন মূল্য আমাদের কাছে নাই, বসার কোন আদব আমাদের কাছে নাই, সোনার ব্যাপারে কোন ধ্যান আমাদের কাছে নাই, আমরা তালিমের হালকাতে বসতেছি, পিঠনে বালিশ একটা লাগাইয়া, টেক লাগাইয়া, পান চিপাইতে চিপাইতে আমরা তালিমের হালকার মধ্যে বসে আছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যার কোন তালিম তো চলছে, কিন্তু তালিম হওয়ার চলার কারণ যে পরিবেশ সৃষ্টি হওয়ার কথা ছিল, মহল সৃষ্টি হওয়ার কথা ছিল, এটা হইল না। সে মুসলমানদের আচার আচরণ, মুসলমানদের রাত্রিবেলার আদত, মুসলমানদের দিলের বেলার আচার আচরণ সব কিছু যে শোনাইল, মোকাউকেস একটু একটু স্তম্ভিত হয়ে গেল। তারপরে বহু চিন্তা ভাবনা করে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি খবর পাঠাইলেন যে আপনাদের মধ্যে থেকে একজন পাঠান, তার সাথে আমরা দেখি, আমাদের একটু লেনদেন হোক, আমাদের একজন গেছে, আপনাদের একজন পাঠান। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। উনি দেখতে শুনতে বহুত সুদর্শন ছিলেন, উনি দীর্ঘ লম্বা ওনার শরীর ছিল, আকর্ষণের চেহারা। উনি গেলেন হাজরতে ওবাদা সামেদ আব্দুল্লাহ, ওবাদা ওবাদা সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা শুনে উনি আরো বেশি প্রভাবিত হইলেন। মেরে মহতরম দস্তার বুজুর্গ, প্রভাবিত সে অমুসলমান প্রভাবিত না হয়ে কোনো উপায় নাই, তার গণতন্ত্র নাই, কারণ উলামানের, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, যিনি কি সুন্নতের পাবন্দি করবে, যিনি কি সুন্নতের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে চারটা জিনিস দান করবেন। একটা হলো যে সুন্নতের হেফাজত করবে, যার দ্বারা সুন্নতের হেফাজত হবে, নেক মানুষদের অন্তরে আল্লাহ তাআলা তার প্রতি মহব্বত পয়দা করে দিবেন, গুনাহগারদের অন্তরে আল্লাহ তাআলা তার প্রতি তার সম্বন্ধে তার প্রতি ভয় পয়দা করে দিবেন, ভীত হয়ে যাবে, আর তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, দিনের উপর চলাকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তো শেষ নাই, একেবারে দিনের সুন্নত, রাত্রিবেলার সুন্নত, রাত্রিবেলার সুন্নত, লেবাসের সুন্নত, খাওয়ার সুন্নত, কামায়ের সুন্নত, এবাদতের সুন্নত, তরিকার সুন্নতের কোন শেষ নাই। সুন্নতি হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হইল সুন্নত, জীবন যাপনের তরিকা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সমস্ত ওলামায়ে কেরাম এই কথা বলে একমত, সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নত, সবচেয়ে বড় সুন্নত হল দাওয়াত ইলাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত হল সর্বশ্রেষ্ঠ সুন্নত, সবচেয়ে বড় সুন্নত। যেই কালিমার দাওয়াতের মধ্যে, যেই কালিমার দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহ তাআলার মত কেউ নাই, আল্লাহ তাআলা কারো মত নন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, কুদরতি খাজানার মালিক আল্লাহ তাআলা, যেই খাজানার কোন শেষ নাই, সব জায়গার উপরে আল্লাহ তাআলার কন্ট্রোল, আল্লাহ তাআলার কন্ট্রোলের বাইরে কোন জিনিস নাই, আর সব জায়গাতে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে কোন অঞ্চল নাই, সব রকম আল্লাহ তাআলা শোনেন, সব আওয়াজ আল্লাহ তাআলা বুঝেন, আল্লাহ তাআলা শোনেন না এরকম কোন আওয়াজ নাই। এই দাওয়াত মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই দাওয়াত যখন মানুষের জীবনে যাপনা হয়ে যাবে, এই দাওয়াতের জন্য মানুষ তার জান খরচ করবে, এই দাওয়াতের জন্য মাল খরচ করবে, এই দাওয়াতের জন্য তার ইস্তেদাদ খরচ করবে, এই দাওয়াতের জন্য মুজাহাদা করবে, এই দাওয়াতকে কোরবানির সাথে দিতে থাকবে, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজও আজকেও আল্লাহ তাআলার ওই, আল্লাহ তাআলার ওই কুদরত, যেই কুদরত আগে ছিল ওই কুদরত আজকেও দুনিয়ার মানুষে দেখতে পাইবে। ওই কত আজকে মানুষে দেখতে পাইবে সাহাবাদের মধ্যে এই জিনিস ছিল। বলেন যে আজকে ওই মহল না থাকার কারণে, বলে যে মহল মহল বলতে থাকি, বলে যে আমি তো বলি যে মহল যদি ঠিক হয়ে যায় তো দিনকে রাত্রি করে দিতে পারে, দিনকে কি করে দিতে পারে, রাত্রি করে দিতে পারে। এই মেহনত যারা করবে, এই মেহনতের হক যারা আদায় করবে, মেরে মোস্তফা দোস্তা বুজুর্গ, তাদের দিল তো সবকিছুর থেকে ঊর্ধ্বে চলে যাবে। আসমান ধ্বংস হয়ে গেল তার কোনো পরোয়া হয় না, জমিন শেষ হয়ে গেল তার কোনো ভয় থাকবে না, নদীর স্রোতের গতি যদি বদল হয়ে যায় তাতে তার কোনো পরোয়া নাই, সূর্য যদি শেষ হয়ে যায়, চন্দ্র যদি টুকরা টুকরা হয়ে যায়, তারকাগুলো যদি পড়ে যায় তাতেও সে কোনো প্রভাবিত হবে না, মতাশ্রয় হবে না। মেরে মোস্তফা দোস্তা বুজুর্গ, সে না আসমানের দ্বারা মতাশ্রের, না জমিনের দ্বারা মতাশ্রের, না মালের দ্বারা মতাশ্রের, না হাতিয়ারের দ্বারা মতাশ্রের, না কোনো আসনের দ্বারা সে কোনো প্রভাবিত প্রভাব তার উপরে আছে। মেরে মোস্তফা দোস্তা বুজুর্গ, দাওয়াতের হাকিকত যার অন্তরের মধ্যে ঢুকছে, দাওয়াতের জল যার অন্তরের মধ্যে প্রকৃতি হয়েছে গাছছে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তার তো এমন গাছ জন্ম নেবে, এই ইমানের জল যার অন্তরের মধ্যে বসছে ওই ইমানের এমন গাছ জন্ম নেবে যে গাছে আমলের ফলে আসমান জমিনের সমস্ত এলাকাতে ভরে থাকবে, যে গাছ জমিনের উপর মজবুত হয়ে থাকে, জল জামটা যাই হোক না কেন, যেখানে বড় বড় বিল্ডিং পড়ে যাইতেছে ওই গাছের কোনো লড়া চলা নাই, গাছের সাথে ধাক্কা খেয়ে বাতাস অন্যদিক দিয়ে ঘুরে চলে যাইতেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা করে ওইরকম ইমান, মজবুত ইমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা মজবুত ইমানের মিসাল কোরআন মধ্যে ওই গাছের সাথে দিচ্ছেন যেই গাছের জল মাটির নিচে নিচে অনেক নিচ পর্যন্ত চলে গেছে, আর ওই গাছের সাথে দিচ্ছেন যেই গাছের ডালপালা চতুর্দিকে ছড়াই পড়ছে, আর যেই গাছে ডাল ডালের মধ্যে ফলে ফুলে ঘুরে আছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, বাগান বাগানে কত রকমের ফলের গাছ, কত রকমের ফুলের গাছ, একদিকে ফলের গাছ, আর একদিকে ফলের গাছ, আর একদিকে পাতার গাছ, আর একদিকে শাক সবজি, কিন্তু সব গাছের গোড়াই ওই সাদা পরিষ্কার পানি, যখন এই পরিষ্কার পানি বসতেছে ফলের গাছের নিচে ফলের গাছের গোড়ায় গেছে, তো এখান থেকে আস্তে আস্তে ফল বের হইতেছে, ফলের কষ দূর হইতেছে, রস হইতেছে, রস দূর হইতেছে, মিষ্টি হইতেছে, ফুলের গাছের গোড়ায় যেতেছে, ওখানে গোলাপ ফুটতেছে, গোলাপের গন্ধে সারা বাগান বিমোহিত হইতেছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, পানি কিন্তু একটাই। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, অনুরূপ ভাবে দাওয়াতের পানি যখন নাকি দুনিয়াতে চলবে, দাওয়াতের পানি যখন নাকি মানুষের জীবনে শুরু হবে, তখন ইমান মজবুত হইতে থাকবে, আমল ঠিক হইতে থাকবে, আখলাক দুরুস্ত হইতে থাকবে, ভিতরে তাওয়াজ্জু পায়দা হবে, তাকাব্বুরি খতম হয়ে যাবে, অনেক কিছু করা সত্ত্বেও নিজেকে খালি মনে করবে, কোনো বড়াই তার মধ্যে পায়দা হবে না, কোন বড়াই তার মধ্যে পায়দা হবে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, দাওয়াতের মেহনতের মধ্যে এরকম তাসির রয়ে গেছে, সবচেয়ে বড় সুন্নত হল ওই কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত, এই দাওয়াতের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উঠাইছেন, এই দাওয়াত দিতে দিতে আল্লাহ থেকে সবকিছু হয়, এই কথা বলতে বলতে তাদের ভিতরে দুইটা জিনিসই রয়েছে, একটা হল যে আমরা আল্লাহ তাআলার খলিফা, আর একটা হল আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের কামই হল দাওয়াত, নবীর জীবনে সবচেয়ে বড় সুন্নত যেটা, সবচেয়ে বড় দায়িত্ব যেটা ছিল, এটা ছিল দাওয়াত, ওই দাওয়াতের সুন্নতকে যে জিন্দা করবে, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আজকেও সে ওই জিনিস দেখবে যে জিনিস সাহাবাদের জমানাতে ছিল, সাহাবাদের জমানাতে ছিল, বলে যে অনেক মানুষ দোয়া করে যে আল্লাহ বদরি সাহাবিদের মধ্যে আমাদেরকে সাহাবিদের মতো আমাদেরকে সাহায্য করো, বদরিদেরকে যেভাবে সাহায্য করছিলা ওইভাবে আমাকে সাহায্য করো, বলে যে এই কথা শুনলে ফেরেশতারা আসমান, যে সমস্ত ফেরেশতারা ওই বদরের দিনে আসমান থেকে আসছিল তাদের কেউ মারা যায় নাই, ফেরেশতারা কেউ মরে না, ওরা জাপ আমার একদিনই মরবে, বাল বাচ্চা যেমন মরতে থাকে, দাদা দাদি মরতে থাকে, ওরকম মরে না ফেরেশতারা, বদরের দিনে যারা আসছিলেন তারাও এখনো আসমানে আছেন, তারা বলে যে আরে আমাদেরকে ডাকতেছ, ডাক ছাড়াই তো আমরা যাওয়ার জন্য তৈরি আছি, কিন্তু তোমরা বদরীদের মতো হও, বদরীদের মতো হও, যাদের মধ্যে লোভ ছিল না, যাদের মধ্যে লালসা ছিল না, যাদের মধ্যে কোন, যারা নিজেরা প্রতারণা করত না, নিজেরা প্রতারিত হইত না, মোমেনের সিফাত, লা ইখদাউ, লা ইখদাউ, লা ইখদাউ, লা ইখদাউ, ওয়ালা ইখদাউ, তারা ধোকা দেয় না, ধোকা খায় না, ওরকম হয়ে যাও। দুনিয়ার প্রতি কোন লোভ নাই, দুনিয়ার কোন লালসা নাই, নিজের ব্যক্তিগত আমল ঠিক, নিজের ঘরের আমল, ঘরের আমল ঠিক, সারা দুনিয়াতে আমল জেন্দা হয়ে যায়, এটার জন্য তারা তৈরি, ওরকম হয়ে যাও। আমরা নামার জন্য, আমরা আসার জন্য তৈরি আছি, আমরা সাহায্যের জন্য তৈরি আছি। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, মেহনত করতে করতে সাহাবাদের অন্তরে এমন হয়ে গেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক আখলাক উপহার দিয়ে গেছেন যে আখলাকের মধ্যে কোন হিংসা নাই, যে আখলাকের মধ্যে কোন বিদ্বেষ নাই, যে আখলাকে কারোর সাথে কোন বৈরী ভাব নাই, সবার জন্য সমান, সবার জন্য দরজা খোলা। অহুদের যুদ্ধে এক খালেদ বিন ওয়ালিদের কারণে সমস্ত মদিনার ঘরে কান্না, সমস্ত মদিনার ঘরে কান্না, কেউ সন্তান হারায় কান্দতেছে, কেউ স্বামী হারায় কান্দতেছে, কেউ বাপ হারায় কান্দতেছে, কেউ ভাইয়ের শোকে কান্দতেছে। এই খালেদ বিন ওয়ালিদ যার কারণ ছিল, এই খালেদ বিন ওয়ালিদ এরপরে আবার দুই বছর পরে যখন মদিনাতে আসতেছে, তাকে বুকের মধ্যে জড়ায় ধরতেছে। ইকরামা বিন আবু জাহাল, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিছে, তাকে সে আসছে, তাকে বুকের মধ্যে জড়ায় ধরছে। আবু সুফিয়ানের স্ত্রী যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা, আনহুর কলিজার টুকরা চিবিয়ে খাইছে, নাক কান কেটে গলার মধ্যে মালা বানাইছে, সে আসছে, তাকেও ইসলামে কবুল, তাকেও ইসলামে গ্রহণ করে দিছে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের মেহনতের মাধ্যমে ওই রকম আখলাক তো তৈরি করতে হবে, যে আখলাকের মধ্যে কোন প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধের কোন ইচ্ছা, কোন আগ্রহ থাকবে না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের মেহনতের সৌন্দর্য জীবনের সব জায়গাতেই আমাদের আলোকিত করবে। এই জন্য বলেন যে আমরা যখন নাকি এই দাওয়াতের মেহনত ওইভাবে করব, যেমন ভাবে করব যে আমাদের সামনে যেন কোন লোভ লালসা কোনো কিছু থাকে না, দুনিয়ার কোন কারণে আমাদের মেহনতের জন্য কোনো ভাটা পড়ে না। সাহাবি ধরা পড়ে গেছে, বন্দি করে নিয়ে গেছে কাফের বাদশাহের কাছে, কাফের বাদশাহ তাকে পুরস্কার দিছে যে তুমি তোমার দিনকে ছেড়ে দাও, আমার আধা রাজত্ব তোমাকে দিয়ে দিব। সাহাবি বলতেছেন যে আধা রাজত্ব মানি, আরে তোমার রাজত্ব হলে দুনিয়ার হাজার ভাগের কোটি ভাগের এক ভাগ, এক ভাগও না বা তার চেয়ে কত ছোট হবে জানি না, সারা দুনিয়ার ব্যাপারেই যুত। আমার নবী বলে গেছেন যে একটা মশার পাখা মশার পাখের সব বরাবর না, তো ঠিক আছে যদি অর্ধেক হয় তোমার রাজত্বটি সারা দুনিয়া ধরে নিলাম, তাতেও তো অর্ধেক পাখা, তুমি একটা মশার অর্ধেক পাখা আমাকে দিতে চাইতেছো, একটা পাখার মূল্যই বাকি আছে, তাহলে একটা পাখার মূল্য যদি কিছু না থাকে তো অর্ধেক পাখার মূল্য কি হবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দিলকে দুনিয়ার আসবাব থেকে এইভাবে খালি করতে হবে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যখন তার সাথে কথাবার্তা হলো, তো মুকাওকেস বলল যাচ্ছা তোমাকে দেখে তো ভালোই মনে হলো, তোমার অন্যান্য সাথীরা কেমন? মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ইসলামের শিক্ষা সাথীদের তারিফ করা, সাথীদের প্রশংসা করা, নিজের চেয়ে বড় মনে করা। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই জামানাতে 1000 সৈন্যের 1000 ফৌজে যে কাম করতে না পারত, না পারতেন, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি কাম করনাওয়ালা সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি কার্যকরী সাহাবী। উনি বললেন যে আরে আমাকে দেখতেছো, আমার সাথীদের তুলনাতে আমি কিছু না, আমার সাথীরা তো এর চেয়ে অনেক বেশি ভালো, এর চেয়ে অনেক বেশি ভালো। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের মেহনত যখন তার হাকিকাতে সে প্রকৃত পক্ষে দাওয়াতের মেহনত হয়, তখন জীবনের সর্ব অঙ্গের সাথে এরকম খুবই পয়দা হইতে থাকে। ওই মুকাওকেস প্রস্তাব দিল যে সমস্ত মুসলমান সৈনিককে একটা নির্দিষ্ট পরিমাণ দেনার দেবে, আর খলিফাকে এর চেয়ে অনেক বেশি একটা পরিমাণ দেবে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো এই সমস্ত প্রস্তাব দিয়া সময় নষ্ট করার চেষ্টা করো না, বা আমাদেরকে বিভ্রান্ত করার নিষ্ফল চেষ্টা তুমি করো না, কারণ আমাদের নবীর সাথে আমাদের ওয়াদা হয়ে গেছে, যে আমরা আমাদের দিনকে দুনিয়ার মোকাবেলাতে বিক্রি করব না, এই কথার উপরে আমরা তার হাতে বায়াত হয়েছি, এই বায়াত এটা খণ্ডন করা যাবে না, এটা ভঙ্গ করা যাবে না, এটা ভঙ্গ করা যাবে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, শুধু একটা সাফারে না, ওই হেরাকেলের বিরুদ্ধে মুসলমান বাহিনী যখন পৌঁছল তো হেরাকেল একদিন গুপ্তচর পাঠাইল যে তাদের খবর লও। একজন গুপ্তচর আসলো, ঘুরে ঘুরে সারা রাত্রি থেকে ধেলা দিন সারা রাত্রি থেকে দেখল, দেখে বলল এদের এবাদত বন্দীদের যে কাইফিয়াত, কান্নাকাটি, এদের তালিম, এদের অবসর কথাবার্তা আর এদের এবাদত, এদের তেলাওয়াত, এটা যে বলল। তো সে স্তব্ধ হয়ে গেল। দ্বিতীয় দিন আরেকজনকে পাঠাইল, সে আসলো, সে সব কিছু দেখলো, দেখে যে রিপোর্ট তৈরি করলো, রিপোর্টের প্রথম অংশ হলো কালকে উনি যা বলছে এটা সঠিক, আরেকটাও শোনেন, আরেকটা কি, আরেকটাও শোনেন, ওইটা তো সেটা যেটা করার করণীয় যেটা এটা করতে দেখছে, কিন্তু শুধু তারা এর মধ্যে সীমাবদ্ধ না, যেটা না করার হুকুম ওইটার ব্যাপারেও তারা খুব মজবুত, ওইটা সে জীবনেও করে না। মামুরাতের পাবন্দি, মানহিয়াতের থেকে নিজেকে বাঁচায় রাখার প্রবণতা তাদের উপরে এত যে এই দুইয়ের বাইরে আর কোন জিনিস নাই। তৃতীয় দিন আরেকজনকে পাঠাইল, আরেকজনকে পাঠাইল, সে এসে ঘুরে ঘুরে দেখল, দেখার পরে রিপোর্ট তৈরি করল, আগের দুজনে যে রিপোর্ট দিছিল ওইটাকে সে সমর্থন করল, ওই দুইটাকে সমর্থন করে বলতেছে আর একটা জিনিস আছে, ওরা যেটা যে রিপোর্টটা দিছে ওইটা তো তাদের ব্যক্তিগত আমলের দিছে, ব্যক্তিগত আমলের কথা বলছে। আরে তারা যখন কোন মোকাবেলাতে যায়, যে মোকাবেলার সময় যখন নাকি এক পক্ষ নিজেদের জান বাঁচানোর জন্য ব্যস্ত থাকে, তখন তারা তাদের জান কোরবানি করার জন্য ব্যস্ত হয়ে যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের বরকতে, দাওয়াতের মেহনতের বরকতে আল্লাহ তাআলা সাহাবাদের মধ্যে এই জিনিস তৈরি হয়েছে। আরে খালি মানুষদের মধ্যে না, এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার জানোয়ারের মধ্যে এই জিনিস তৈরি হয়েছিল। হুজ্জাতুল বেদার মধ্যে, বিদায়হজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে 63টা উট কোরবানি করছে, তার মধ্যে 60টা উটের অবস্থা ছিল ওই যখনই নবীজি কোন উটকে কোরবানি জবাই করার জন্য তৈরি হইতেন, তখনই আর একটা উট মাথা দিয়ে ধাক্কা দিয়ে তাকে সরাই দিয়ে সামনে দাঁড়াইত, সে না আমাকে আগে তাকে জবাই করতে হবে। এক একটা উট পাহাড়ের মতো উঠ, আর উটের মতো হিংস, তাদেরকে যখন নাকি নহর করা হয় উটের মতো হিংস্রূপ আর কোন জানোয়ার ধারণ করতে পারে না, সে উট পর্যন্ত আসতেছে। তাদের কথা হল রক্ত যাইতেছে, যা এক উটের সামনে যদি এরা উটকে জবাই করা যায়, আমরা নিজে চোখে দেখছি উটগুলো এমন ভাবে কান্দতে থাকে পাথরের মতো অন্তর, যা তার চোখে পানি না এসে পারবে না, বলে যে রক্ত ঝরতে ছিল, কিন্তু তা সত্ত্বেও একটা নহর করা শেষ হওয়ার সাথে সাথে আর একটা এসে হাজির হইতেছিল। তারা বুঝাইতে চাইছিল এই জিনিসটা, তারা বুঝাইতেছিল এই জিনিস না যে রক্তের কোনো পরোয়া নাই, জান চাইতেছে কোনো পরোয়া নাই, আমাদের পুরজাতি জমা হইতেছে কোনো পরোয়া নাই, আমাদের হাতে আমাদের শুধু দেখার জিনিস হল ওই খঞ্জরটা কার হাতে, ওই তার হাতের খঞ্জরে শেষ হইতে চাই, খঞ্জরটা কার হাতে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই একটা প্রাণীর যদি অবস্থা হয়ে থাকে, আজ যদি উম্মত ওই সিদ্ধান্ত নিতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যেটাকে মহা সুন্নত বলা হয়েছে, সমস্ত ওলামায়ে কেরামদের একমত যে সবচেয়ে বড় সুন্নত হল দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ সুন্নত যখন নাকি আমরা আঁকড়ে ধরব, দাওয়াত ইলাল্লাহ সুন্নতের উপর যখন আমল করতে থাকব, আর আমাদের এই কথাটা যখন নাকি আল্লাহ তাআলার কাছে প্রমাণ হয়ে যাবে, প্রমাণিত কথা হয়ে যাবে যে রব্বুনাল্লাহ আমার রব একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আমাকে পালন লালন পালনকারী আল্লাহ তাআলা, আমার রিজিক আল্লাহ তাআলার হাতে, আমার ইজ্জত আল্লাহ তাআলার হাতে, আমার হেফাজত আল্লাহ তাআলার হাতে, আমার জীবন আল্লাহ তাআলার হাতে, আমার মরণ আল্লাহ তাআলার হাতে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এরপরে যখন নাকি ইস্তেকামতের সাথে থাকবে, এটাকে প্রমাণ দিয়ে দিয়ে চলবে, হার টাকা যায় হার মৌকাতে যখন প্রমাণ দিয়ে চেয়ে চলবে, আজকে জমিনে ওইটা ঘটবে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাহাবাদের কাছে ঘটছিল, সাহাবাদের জামানার সাহাবাদের সামনে ঘটছিল। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সম্পর্ক জাতের সাথে না, সম্পর্ক আমলের সাথে। হযরত আদম আলাইহিস সালাম যখন নাকি আরাফাতে একটা দোয়া করলেন, নিজের সমস্ত ভুলকে স্বীকার করলেন যে দোয়ার মধ্যে, সমস্ত ভুলকে স্বীকার করার পরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন যে আল্লাহ আর কিছু চাই না, শুধু তুমি আমাকে মাফ করে দাও। আর একটা জিনিস চাই, সেটা হলো এমন ইমান দাও যে ইমান আমার ভিতরে যে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বিকশিত করে দেয়, আমার হাতকে বিকশিত করে, আমার চোখকে বিকশিত করে, আমার অন্তরকে বিকশিত করে, আমার সমস্ত অঙ্গকে বিকশিত করে, যা আমার ইমান আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আর কোন কিছু প্রভাব যেন থাকে না, এক আল্লাহ তাআলার প্রভাব যেন আমার সমস্ত অন্তরের মধ্যে ও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আসে। এরপরে যখন হযরত আদম আলাইহিস সালামের দোয়া করতেছিলেন, দোয়ার এক পর্যায়ে যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন যে আদম, হে আদম, আজকে তুমি যে দোয়া করছো এই দোয়া আমি শুধু তোমার হকে কবুল করলাম না, শুধু তোমাকে মাফ করে দিলাম না, এই দোয়া কেয়ামত পর্যন্ত তোমার সন্তানের মধ্যে যে কেউ এই দোয়া করবে তাকে আমি মাফ করে দেব। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছ থেকে পাওয়া সম্পর্ক, আল্লাহ তাআলার দেওয়া সম্পর্ক কোন জাতের সাথে না, আল্লাহ তাআলার সব দেওয়া সম্পর্ক কার সাথে ভাই? আমলের সাথে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই আমলকে যখন আমরা করব, মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে আবার ফিরাই দিবেন, ওই দিন আমাদেরকে ফিরাই দিবেন, নেক মানুষদের অন্তরে আল্লাহ তাআলা আমাদের মহব্বত পয়দা করে দিবেন, নেক মানুষদের অন্তরে আল্লাহ তাআলা আমাদের মহব্বত পয়দা করে দিবেন, ফাসেক হুজ্জাতের অন্তরে ভয় পয়দা করে দিবেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াসা রিজিকের মধ্যে ওয়াসা প্রশস্ততা দিয়ে দিবেন, দিনের উপর চলাকে আমাদের জন্য সহজ করে দিবেন। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এটা এমন না যে আমি বললাম আপনারা শুনলেন আর হয়ে গেল, না, এর দ্বারা হবে না, এর দ্বারা তো হলো ওই মস্ক করতে হবে, ওই মেহনত করতে হবে, যেই মেহনতের দ্বারা সাহাবাদের মধ্যে এই জিনিসটা আসছে, ওই মেহনত হলো মাকসাদ। আচ্ছা জি, ইলিয়াস রহমতুল্লাহ এই কথা বলছেন যে আমি ওই জন্য মেহনত করতেছি যে ওই জিনিস আমাদের মধ্যে কি করে আসে, আমরা ওই মেহনত করতে রাজি আছি তো ইনশাল্লাহ। কি বলেন ভাই? আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। মেরে ভাই ও দোস্ত আজিজ আর বুজুর্গ, কুরআন ডনকে কি চোট হর ঈমান ওয়ালে সে তাকাজা কর রহা হ্যায়, কুরআন ডনকে কি চোট হর ঈমান ওয়ালে মর্দ ওরত সে তাকাজা কর রহা হ্যায়, ইয়া আইয়ুহা লযীনা আমানু কুনু আনসার আল্লাহ, ইমান ওয়ালো মর্দ অর্থ আর জো জহাঁ জিসপে কলমা পড়া হ্যায়, কিসি মুল্ক মে কিসি জেহত মে কিসি সিন্ত মে রহতা হো, কুরআন কা হর এক সে তাকাজা হ্যায় আল্লাহ কে মদদগার হো যাও, আল্লাহ কে মদদগার, আল্লাহ কো মদদ কি জরুরত, আল্লাহ জজায়ে খৈর দে মুফাসসিরিন কো উলামায়ে কিরাম কো। ইসলিয়ে বীচ মে এক বাত সুন লো, জিতনি চাহে হম তবলীগ কর লে আর জিতনে চাহে হম গশতে আর তালিম ও পাঁচ কাম কর লে, উলামা কি সোহবত সে হম মুস্তাগনি নেই হো সকতে, উনকে পাস কুরআন হ্যায় হাদিস হ্যায় সীরত হ্যায় মাসাইল হ্যায় উসকি রোশনি মে হম চলেঙ্গে। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, ঈমান ওয়ালো আল্লাহ কে দীন কে মদদগার হো যাও, আর ইয়ে নুসরত জো হ্যায় আরবি মে, আরবি কা লফজ হ্যায় নুসরত, কে মানা, জমিন কি সিঁচাই, পচাস বিঘা জমিন হ্যায় এক খেত হ্যায় ইসমে কিসম কিসম কি চিজে ফল ভি হ্যায় মেওয়ে ভি হ্যায় সবজিয়া ভি হ্যায় গল্লা ভি হ্যায়, ইস সব কি সিঁচাই সাদে পানি সে, অঙ্গুর কো পানি দেনে কে লিয়ে রঙ নি মিলানা পড়েগা, সন্তরে সেব ওর অনারো কে লিয়ে রঙ নি মিলানা পড়েগা, সাদা সিম্পল জো খেতি কে কাবিল হো वो पानी, जब पानी अपनी पूरी मिकदार में और वक्त की तारीम के साथ जड़ों में पहुंचता है तो ইনসাফটা বুলডোজার ফেলো, ইনসানো কা দিল জমিন কে মঞ্জিলে মে হে, ইয়ে জমিনে হমবার হো জায়ে, হর তরহ কি গন্দগি, হর তরহ কি নাপাকি, হর তরহ কি নামুনাসিব সে। ইসিলিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়া, মান কানা ইয়াসতান মিনকুম ফলিয়াসতানিল বিমান কদ মাত, জো আপনি জিন্দগি কি বাগডোর কিসি কে হাত মে দেনা চাহে, জো আপনি জিন্দগি কো সহি রূহ পর লেকর চলনা চাহে, জো আপনি জিন্দগি পর খুদা কে ইনামাত কা মুস্তাহিক হোনা চাহে, ও আপনি জিন্দগি কি বাগডোর উনকে হাতো মে দে দে, জো দুনিয়া সে রুখসত হো গয়ে, ইয়ানি সাহাবায়ে কিরাম। কিউঁ? উনকি কিয়া খুসুসিয়ত? মরোগে দোবারা উঠায়ে যাওগে আর কিরাম রুসুলে ইরাম আলাইহিম সালাতু তাসলিমাত তমাম সাহাবায়ে কিরাম মুহাজিরিন আনসার সাবিকিন আউয়ালিন সারাকি বুনিয়াদ ঈমান আমল আখিরাত হামারি ইয়ে দাওয়াত পুরে আলম কে লিয়ে পুরে আলম কে লিয়ে ইনসানো উম্মতিও আপনি জানো মাল সে নদী কে লগায়ে বাঘ কি সিঁচাই ও ঈমান জো আশরে মুবশ্শিরা মে ও ঈমান জো সাহাবা কি পুরি জামাত মে উসকি জড়ে উসকো পানি পৌঁছানা নুসরত কে ইসিলিয়ে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাতে থে উনকে মলফুজাত মে হে কে মুসলমান মুসলমান আর উসকা ওয়াক্ত উসকা পয়সা দিন কে আলাওয়া কিছু কাম মে লাগে কিসকা তো তসব্বুর হি নাই হো সকতা হ্যাঁ ইনসান হে জরুরত হে খানে পর কপড়ে পর মকান পর সওয়ারি পর শাদি পর কেউ বকরে জরুরত হে পুরি উম্মত সে তকাজা হে আপনি জানো মাল সে নবী কে লগায়ে বাগ কি জড়ো কো পানি পৌঁছাও ইহি হে ও দাওয়াত কা পানি লগে ইস ঈমান কো ইস তকওয়ে কো ইন নামাজো কো ইস ইলম কো ইন মাদারিস কো সবকো পানি পৌঁছেগা দাওয়াত কে জরিয়ে ইসলিয়ে কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে খুদ আপনি মিসাল দি হে তাসবিহ দি হে انما مثلي ومثل ما بعثني الله بالعلم والهدى كمثل غيث الكثير بارش کے پانی سے تشبیہ دی ہے کہ اب یہ سادہ پانی پورے باؤں میں جتنی قسم کے پھل میوے غلے سبزیاں ترکاریاں ان سب کی جگہوں میں پانی پہنچے گا پھر سارا باغ پھلے گا کھلے گا ایسے ہی جب دعوت کی محنت اصولوں کے ساتھ آداب کے ساتھ صحیح اور ایک نہج کے ساتھ اللہ کو راضی کرنے کے جذبے کے ساتھ اپنے محلے کی مسجد سے لے کر عالم کی چار سمتوں تک جب ہر ایک کو پانی پہنچے گا ہر مسجد اعمال سے آباد ہر گھر اعمال سے آباد ہر جگہ کا رہن سہن ہر جگہ کی معاشرت ہر جگہ ہر ایک آخرت سے انداز تو لگاؤ آخرت کا مسئلہ کتنا اہم ہے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حجر شریف سے تشریف لاتے ہیں اپنے بھائی فضل بن عباس رضی اللہ تعالیٰ سے فرماتے ہیں بھائی فضل لوگوں کو جوڑ دو سب منبر کے قریب ہو گئے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ممبر پر تشریف فرما ہوئی اور آپ نے خطاب فرمایا بھائی تم میں سے کسی کا کوئی حق تم میں سے کسی کا کوئی حق مجھ پر ہو تو یہیں لے لو آخرت کا مسئلہ بہت سخت ہے کون کہہ رہا ہے میں اور آپ تمام نبیوں کا سردار جس پہ 24 گھنٹے اللہ کا پیار جس کی ہر ادا پہ پیار وہ اپنی آخرت کے بعد یہ سیرت میری اور آپ کی رہبری کر رہی ہے ایک صحابی کھڑے ہو گئے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم آپ نے فلاں دن فلاں آدمی کو مجھ سے کھجوریں ملوائی تھی ابھی تک مجھے میری کھجوریں ملی نہیں ہے آپ نے فرمایا بھائی فضل اس کی کھجور دوسری ایک صاحب کھڑے ہو گئے جی آپ نے ایک مرتبہ مجھے چوکا مارا تھا بھائی تو بھی بدلہ لے لے ہاں جی بدلہ لوں گا لیکن اللہ کے رسول جب آپ نے میرے چوکا مارا تھا تو میرے اوپر کوئی چادر وادر نہیں تھی اوپر کا حصہ کھلا تھا ننگا تھا آپ نے تو چادر اوڑھ رکھی ہے آپ پہلے چادر اتارے آخرت ڈھکوسلا نہیں ہے الجنت حق والنار حق কি দোয়া মে জান কিসরা দিলো সে নিকল গিয়া উসকি দৌলতো কা লালচ নিকল গিয়া কেসর ইয়াজদুদ মকুকিস উন পর তরস আনে লাগা খুদা ইনকো সহী সমঝ দে দে খুদা ইনে ঈমান দে দে ইনকি গুমরাহি হিদায়ত সে বদল যায় আর ইয়ে জুলমতো সে নিকল কর নূর কি শহরাও পে আ যায় আর ইয়ে মখলুক সে নিকল কর খালিক সে ওয়াবস্তা হো যায় یہ دعوت کی عمومی اور سادہ محنت کہ سب سے پہلے جب اس کی گشتیں تعلیم سہروزہ اور سارے اعمال دعوت جب صحیح طریقے کے ساتھ ہوئیں گے سب سے پہلے مسجدیں آباد ہوں گی اور مسجدیں جتنی آباد ہوں گی اتنے گھر اتنی گلیاں اس کے محلے اور اتنا ہی امت آباد ہوتی چلی جائے گی پھر یہ مسجد کی زندگی مارکیٹوں میں یہ مسجد کی زندگی آفسوں میں اور دفتروں میں یہ مسجد والی زندگی پھر عہدیداروں میں جب دعوت جیسے ساری سنتوں کو جیسے باغ کے کیلے کو بھی سیب کو بھی اور انار کو بھی انگور کو بھی سب کو یہی پانی شریعت کے سارے حکموں کا زندہ ہونا میراث وجود میں آئے گی لوگ تقسیم کریں گے یتیم بھائی بہنوں کا حق دیں گے جنہوں نے زکات نہیں دی ہے وہ زکات دیں گے اور اللہ کا شکر ہے آنکھوں سے دکھ رہا ہے کتنے سالوں کی نمازیں ادا کی ہے کتنے سالوں کی زکات ادا کی ہے کتنوں نے اپنے بھائی بہنوں کی میراث جب دعوت اپنے صحیح نہج کے ساتھ اور قربانی کے ساتھ اور اخلاص کے ساتھ ہوگی اور دعوت کی راہ میں چلنے والے کہ تقویٰ توکل تواضع تحمل اور ایک اللہ کو راضی کرنے کا جذبہ جب ان صفات کے ساتھ جان اپنی لگائیں گے مال اپنا لگائیں گے خدا کی مخلوق پر ترس کھائیں گے امت پر شفقت و پیار سے پیش آئیں گے ہر ہر جگہ اس دعوت کی محنت سے شریعت کے احکامات پورا دین زندہ ہو کر پھر ایسی محنت کرنے والوں کو اللہ صفات سے نوازیں گے ان کا ایمان کمال کی طرف چلے گا ان کی نمازوں میں جان پڑے گی ان کی دعاؤں پر نظام عالم میں حرکت آئے گی ہم تو دعا بھی مانگتے ہیں میں میری بھی میرا بچہ میں میری بھی میرا بچہ بہ ہو گئی مانو امت کے لیے وسعت پیدا کرو اپنی دعاؤں میں ایک کمار مٹی سے ہنیا بناتا ہے وہ اس کا ٹوٹنا اس کا تیر پڑنا گوارا نہیں کرتا اللہ کی بے پناہ مخلوق عالم کی چار سمتوں میں بغیر اللہ پر ایمان کے بغیر آخرت کے بغیر نبی پر ایمان کے مر کے کہاں جائیں گے ہم اپنی ذات کے بھی ذمہ دار ہیں اپنے گھروں کے بھی ذمہ دار ہیں او انفسکم واہلیکم نارا اپنے آپ کو اور اپنے گھر والوں کو جہنم کی آگ سے بچاؤ ہم گھروں کے بھی ذمہ دار ہیں اور المؤمنون کعبۃ جسد واحد سارے ایمان والے ایک جسم کے ہاتھ پیوا کی طرح ہے پوری امت کے ذمہ دار ہیں ہر فرد امت پوری امت کا اور پوری امت ہر ہر فرد امت کا اور یہ امت اللہ کی مخلوق عام انسانوں کے ذمہ دار جو شکل بن سکتی ہو دعائیں کر سکتے ہیں بات کر سکتے ہیں دعوت کے راستے تعلیم کے راستے اخلاق کے راستے اکرام کے راستے یہ ہماری ذمہ داری ہے اللہ نے اس کا موقع دیا ہے یہ یونیک بھائی ہمارے اس حصے کا اجتماع ہے تین دن رہنا ہے بیان سنیں گے تعلیم میں بیٹھیں گے کریں گے پھر چلے جائیں گے آج فیصلہ کرو আল্লাহ রব্বুল আলামিন। জিয়েঙ্গে দাওয়াত কি রাহ মে, মরেঙ্গে দাওয়াত কি রাহ মে, কমায়েঙ্গে দাওয়াত কি নিয়ত সে, খরচ করেঙ্গে দাওয়াত কি নিয়ত সে। জব এক মজমা সা তৈয়ার হো জাতা হে, উন পর রখকর আল্লাহ জিনকে দিলো পে তালে পড়ে হুয়ে হ্যায়, গফলত কে পর্দে চড়ে হুয়ে হ্যায়, ইনকে কুরবানিয়ো পর, ইনকে মুজাহিদো পর, ইনকে মোটে আঁসু রোনে পর, ইনকে রন্দে সজদো পর খুদা উনকে দিলোকে পর্দে চাক করেগা, উনমে আপনি আজমত ভরেগা, আপনি বড়াই ভরেগা, উনে হিদায়ত কে নূর সে নওয়াজেগা। ইসিলিয়ে হ্যাঁ মামলি নেই হে, আয়া চলে গে ইতনা নেই হে, জিতনি জমাতে আব তক আপকে ইলাকে মে তৈয়ার হো চুকি হ্যা, আল্লাহ বরকত দে, ইস ওয়াক্ত পুরে মজমে মে জিনকে অভি তক এক সাথ চার মহিনা নেই লগে হ্যায়, সবসে পহলে জিন উলামা কা সাল নেই লগা হ্যায়, তো আপনি জিম্মেদারিয়ো মে হ্যায়, উসকি তরতি বনায়েঙ্গে, আর জিনকে চার মহিনে লগ চুকে হ্যায়, পুরে আলম কি নিয়ত কে সাথ উস খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কি মুশাবাহত ইখতিয়ার করতে হুয়ে, সাহমুন মিন সাহামিল্লাহ, মে আল্লাহ কে তীরো মে কা এক তীর হু, জাহান চাহে ফেঁক, হর এক কে আন্দর কি আওয়াজ ইয়ে হো, আর ইসিলিয়ে উনকে কবর সিরানে জো পত্থর হে উনহোনে বদদুআ দি হে, ফলা নামত আলুন আলজুবনা, ও জান চুরানে ওয়ালে আর জান বচানে ওয়ালে মুজদিল, মেরি বদদুআ হে খুদা উনকি রাতো কি নীন্দ উড়া দে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও নাঈম ইবনে দুলহান ওয়ালে সাহাবী, ইয়া খায়রুল্লাহিল কাদি রাহে খুদা কে মুসাফির, আওয়াজ কান মে পড়তি হে, পহলি রাত হে, নাঈম ইবনে দুলহান হে, উসি ওয়াক্ত চল দে, আর মেহনত ইতনি কে জান দে, এসে হি এসে হি আদল ও ইনসাফ, জো আপনে লিয়ে পসন্দ ও দূসরো কে লিয়ে পসন্দ, ইসকা নাম আদল হে, ইসকা নাম ইনসাফ হে, আপনে লিয়ে তো সব কুছ পসন্দ, আর দূসরো কে লিয়ে উসকে মুকাবলে কি কি ইয়ে জুলম হে। আরে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা কা জো ইন্তেকাল হুয়া হে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্জে কে বল যা রহে থে, সাহাবা নে পুছা আল্লাহ কে রাসূল কবি এসা তো আপকো চলতে নহীং দেখা, আর ইতনি তেজ রফতার, হ্যাঁ তুমে নহীং মালুম তুমারে ভাই সাদ কা ইন্তেকাল হুয়া, আর উসকে জানাজে মে ইতনে ফরিশতে হ্যায় কে মেরে লিয়ে পুরা পেল জমানে কি জগহ নহীং থি, রফতার মে তেজি ইসলিয়ে থি কি ইসকি আদা ও উনকি জো আদা জো নয়ী নয়ী দুলহন কো ছোড় কর গয়ে থে, আর ফরিশতা নে গুসল দিয়া থা, সাদ কি ভি আদা এসি থি কি কওম কি আর বিরাদরি কি পরোয়া কিয়ে বগায়ের, জো আল্লাহ জিসসে রাজি হোতা হো উসকে মুতাবিক ফয়সলা কিয়া থা, ইয়ে আদা আল্লাহ কো এসি পসন্দ আই থি, হুজুর নে ফরমায়া থা আজ সাদ নে ও ফয়সলা কিয়া হে জো আরশ ওয়ালা ফাদ। ये सीरत ए मुबारका है, पूरी सीरत जिंदा हो उम्मत में, उम्मत के हर घर का हर फर्द, ये रोजाना की मुलाकात है, ये यूं है 20 साल से एक मस्जिद में गश्त हो रहा है, भाई कितने आदमी, ये भी 8 आदमी 10 आदमी, मस्जिद के चारों तरफ घर कितने हैं के 500, या अल्लाह ये घर घर की मुलाकात तो इसलिए थी কে ও ভাই মসজিদ সে জুড়তা, ইস ঘর কা হর ফর্দ মসজিদ কি গশতো সে, মসজিদ কে সহরদার সে, মসজিদ কে মশওয়েরে সে, আর ফির মসজিদ কে তকাজে মুলকো কে সুবো কে আলম কে, খের মসজিদ সে কই কই জমাত হে, জেসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক মসজিদ নে সারে তকাজে পুরে কিয়ে হ্যায়, খুদ মদিনে মে 100% হুজুর ওয়ালা ইলম, হুজুর ওয়ালি শরীয়ত, হুজুর কি সুন্নতে 100% জিন্দা হে, মকামি কাম কে নতিজে মে, আর উনি কি বরকত সে আলম পুরে মে জিতনা দিন পৌঁছা হে, ও گلے نہیں ہیں اور وقت کے چار مہینے نہیں ہیں, اعمال کے ساتھ, نمازیں پابندی کے ساتھ, تعلیم پابندی کے ساتھ, کشتے پابندی کے ساتھ, صبح شام کی تسبیحات, قرآن کی تلاوت پابندی کے ساتھ, اور سارا سب کچھ کر کے پھر اللہ سے ایسا رونا جیسے اب حضرت ابراہیم علیہ السلام, وطن بھی چھوڑا, گھر والے بھی آئے, دودھ پیتے بچے کو جنگل میں بھی رکھا, اللہ کا گھر بنایا, اور بنا کے پھر یوں کہہ رہے ہیں ربنا ربنا تقبل. آپ کی شان شان تو ہے نہیں, آپ سے درخواست ہے اسے آپ قبول فرما لیجیے. ہم کھپ رہے ہوں, تھک رہے ہوں, بچ رہے ہوں, جان و مال کی قربانی بڑھا رہے ہوں, اللہ کی رضا, آخرت کا بننا, نبی کی سنتیں گھر گھر در دن رہو, ایمان بنتا چلا جائے, اس کو سامنے رکھتے ہوئے اپنی قربانیوں کو بڑھانا, اس کے لیے ہمت کر کے فرماؤ کون کون تیار. انشاءاللہ اللہ تعالیٰ ہمارے سبھی کو قبول کر دے. تو میرے محترم دوست اور بزرگوں, قرآن اسپشٹ بھاوے اللہ تعالی قرآن مادھیمے اسپشٹ بھاوے اللہ تعالی حکم دے دیتے, دعوت دیتے, ڈاکتے ہیں, یا ایھا الذین آمنوا کونوا انصار اللہ, اے ایماندارو تمرا اللہ تعالی সাহায্যকারী হও. রে আল্লাহ তাআলা সাহায্য, আল্লাহকে সাহায্য করতে হবে, আল্লাহ তাআলাকে নাউজুবিল্লাহ খুব দুর্বল হয়ে গেলেন যে আল্লাহ তাআলাকে সাহায্য করতে হবে, খুব বিপদে পড়ে গেলেন যে আল্লাহ সাহায্য চাইতেছেন ইমানদারদের কাছে, আল্লাহ তাআলা জাযায়ে খায়ের করে এই উম্মতের মুফাসসিরিনদেরকে, এই উম্মতের উলামাদেরকে. ওরা বলতেছেন সাহায্য করার অর্থ হইল, আল্লাহকে সাহায্য করার অর্থ হইল দাওয়াত, আল্লাহ তাআলার দিনের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহর বড়ত্ব, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার জাত ও সিফাতের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার আহকামাতের দাওয়াত দেওয়া. বলে কেমনে মিন খাইল, যে আনসার আল্লাহ, আল্লাহর দিনে সাহায্যকারী হওয়ার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ সাহায্যকারী হওয়ার জন্য আল্লাহ তাআলা ডাক দিতেছে যে আল্লাহকে সাহায্যকারী হও. বলে নুসরত, এটা হলো আরবি শব্দ, নুসরত এটা হলো আরবি শব্দ, নুসরত বলে শেষ ব্যবস্থা. নুসরতের অর্থ কি? শেষ ব্যবস্থা. মানুষ খামার করে, কৃষি খামার করে, কৃষি খামারের জন্য শেষ ব্যবস্থা জরুরি, কারণ একটা খামারে অনেক জায়গা জমি থাকে, তাতে অনেক রকমের ফসল করে, ফলমূল কোথাও, ফলমূল কোথাও, ফুল কোথাও, ফল কোথাও, ফুল কোথাও, সবজি কোথাও, কি করে এই ধান চাউল নানান জায়গা নানান রকমের ফসল করে, কোথাও আলু কোথাও বেগুন, কিন্তু এই সবগুলাকে তরুতাজা রাখার জন্য, সবগুলার মধ্যে ফল থেকে ফলমূল পাওয়ার জন্য, সবগুলার থেকে উপকৃত হওয়ার জন্য, শাক সবজির থেকে, ধান চাউলের থেকে, ফলমূলের থেকে, ফুলের থেকে, সব রকমের জিনিসের থেকে উপকৃত হওয়ার জন্য একটা সামগ্রিক ব্যবস্থা থাকে, সেটা হলো পানি. পানি সবারই লাগবে, পানি কি লাগবে? ফুলের গাছের জন্য পানি লাগবে, ফলের গাছের জন্য পানি লাগবে, ধানের জন্য পানি লাগবে, গমের জন্য পানি লাগবে, ভুট্টার জন্য পানি লাগবে, শাক সবজির জন্য পানি লাগবে, পেঁয়াজ রসুনের জন্য পানি লাগবে, সবকিছুর জন্য পানি লাগবে. অর্থাৎ আল্লাহ দিনের জন্য পানির ব্যবস্থা করো. আর পানিটা হলো এমন জিনিস, পানি যখন যার গোড়ায় বসবে তার জল ওইখান থেকে বের হয়ে বাটির মধ্যে মজবুত হবে. পানি যত বেশি থাকবে, যত দীর্ঘক্ষণ পর্যন্ত থাকবে, ওই গাছের জড়টা তত বেশি মজবুত হবে, জল যত মজবুত হবে নিচে যাবে, ওই ফুলের গাছে ফুল বেশি আসবে, ফলের গাছে ফল বেশি হবে, ফসলের মধ্যে ফসল বেশি হবে, শাকসবজির মধ্যে আরো তরুতাজাগি বাড়বে. এটা হলো নুসরতের অর্থ. তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তো সব কথাই বলছেন, আল্লাহর দিনের জন্য নুসরত করো, আল্লাহর দিনে পানি দাও. এই পানি কিসের দ্বারা দিতে হবে? আল্লাহ তাআলা নিজে শিখাই দিতেছেন, তাওহীদের বল, বলো বল, হু আল্লাহু আহাদ, যেটা বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলাকে এই জামানার মানুষ মানতে রাজি না, খুব খারাপ। ওরা আল্লাহ তাআলাকে মানতে রাজি না, আল্লাহ শক্তিকে মানতে রাজি না, ওই রকম খারাপ বর্তমান জমানাতেও আছে। আল্লাহ শক্তিকে বিশ্বাস করতে রাজি নাই, অস্ত্রের অস্ত্রের বিশ্বাসে বিশ্বাসী, সংখ্যার বিশ্বাস সংখ্যাগরিষ্ঠতার বিশ্বাসে বিশ্বাসী। মেরে মহতরম বুজুর্গ, ওই খারাপই সব জমানাই আছে। আল্লাহকে মানতে রাজি নাই, আল্লাহ তাআলা নবীকে শিখাই দিতেছেন, বলে আপনি বলেন তৌহিদের দাওয়াত দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। তাদের মধ্যে আর একটা দুষ্টমি ছিল, তারা রসুলকে রসুল হিসেবে মানতে রাজি নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, যেটা আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এরে সালাতে দাওয়াত দেন। তাদের মধ্যে আর একটা খারাপই ছিল, সেটা হলো যে এইটা শুনলে তো তারা অত্যাশি করত যে আমরা এখন দুনিয়াতে আসি, তারপরে কিছুদিন পরে মরে যাব, মরে যাওয়ার পরে নাকি আবার হাসরের ময়দানে উঠতে হবে। আগে যারা মরে গেছে তাদের মাটি মাটি হয়ে গেছে, একবার যারা যারা হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে, এবার হাসরের ময়দানে কেমনে উঠবে? আল্লাহ তাআলা বলে যে তারা তাদের ধারণা হলো জামাল্লাযীনা কাফারু আল্লা ইবাসু, কাফেরদের ধারণা হলো তাদেরকে পুনরায় আবার আল্লাহর সামনে উঠতে হবে না, এটা হলো ধারণা। আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে উঠাবে, এবং দুনিয়াতে যে কৃতকর্ম তারা করছে এই ফল তাদেরকে দেখাবে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এই দাওয়াতকে আল্লাহ তাআলা শিখাইছেন, তাওহীদের দাওয়াত শিখাইছেন, রিসালাতের দাওয়াতকে আল্লাহ তাআলা শিখাইছেন, আখিরাতের দাওয়াতকে আল্লাহ তাআলা শিখাইছেন। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, বুনিয়াদ এই দাওয়াতের মেহনত যখন চলতে থাকবে, মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, তখন দিনের যত সভা আছে, শরীয়তের যত আকামাত আছে, সমস্ত আকামাতের মধ্যে গোড়ায় পানি যাবে, নামাজ সুন্দর হবে, পুরানো নামাজ নতুন হবে, মৃত্যু নামাজ আবার মাথা চাড়া দিয়ে উঠবে, জাকাতের মাসটা ঠিক হবে, হজ জাকাতের মাসটা ঠিক হবে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এগুলো শুধু কল্পনা না, এই দাওয়াতের মেহনততে লাগছে, লেগে কতজনের 10 বছরের, কতজনের 20 বছরের, কতজনের 30 বছরের নামাজ দোহরাইতেছে, নামাজ কাজা করতেছে, করতেছে না? 5-7-10-20 বছরের জাকাত যেটা সে দিত না, ওইটা আদায় করতেছে, জোয়ানকালে হজ ফরজ হয়েছে যায় নাই, বুড়াকালে হজে যাইতেছে, দাওয়াতের মেহনতের তারা এবাদতের জ্বরে পানি বসতেছে, দাওয়াতের মেহনতের তারা তালিমের মধ্যে পানি বসবে, মাদ্রাসায় পানি বসবে, মসজিদে পানি বসবে, মসজিদ আবাদ হবে, মাদ্রাসা ওলারা তালবিলেম পাবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই দাওয়াতের মেহনতে যদি আমরা দাওয়াতের মেহনতের মধ্যে লাগি, তাহলে সব জায়গার সবকিছুর জোড়ায় শরীয়তের সব আকামাতের সমস্ত হুকুমের গোড়ায় কি পড়বে? পানি পৌঁছবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, দাওয়াতের মেহনতের দ্বারা ওই জমানাতে এইটি হয়েছে, সাহাবাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ আবাদ হয়েছে, 24 ঘন্টা আবাদ হয়েছে, মদিনার হার ঘর আবাদ হয়েছে, মদিনার হার ঘর কি হয়েছে? আবাদ হয়েছে, মদিনার প্রতিটা মানুষের প্রতিটা মুসলমানের জিন্দেগির মধ্যে পরিবর্তন আসছে, মদিনাতে জুলুম নাই, মদিনাতে মিথ্যা ছিল না, মদিনাতে হক নষ্টা করা ছিল না। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এর আগে বলতেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম থেকে ওঠার পরে দিন শুরু হয় কি দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জন্য দিয়ে উঠতেন, তখন আল্লাহ তাআলা তারই প্রশংসা করতেন, আল্লাহ তাআলার তারই প্রশংসা করতেন, তারপরে ইমানি কথাকে আবার নিজে দোহরাইতেন, আল্লাহ তুমি হক, জান্নাত হক, জাহান্নাম হক, কলসুরত হক, মিজান হক, সব হক স্বীকার করতেন। এর দ্বারা ইমানের তাজিগি হয়, এর দ্বারা ইমানের রিচার্জ হয়। এর মহতরম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুধু মুখে বলেন নাই, আমল করে দেখাইছেন। ইন্তেকালের আগে ঘর হুজ্জা মোবারক থেকে বের হইলেন, ওনার চাচাতো ভাই হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার ঘাড়ের উপর ভর দিয়া বললো যে ভাই ফজল, সমস্ত মুসলমানদেরকে জমা করো, মেম্বারের কাছে আসতে বলো। নবীজি মেম্বারের কাছে গেলেন, যাওয়ার পরে মেম্বারে যে বসলেন আর বললেন যে দেখো, যদি কারো কোনো হক আমার উপরে থাকে তাহলে বলো, দুনিয়াতে আদায় করে যাওয়া সহজ, আখেরাতের মাসলা কঠিন। ওই যে প্রতিদিন সে সাথে বলতেন যে পলসুরাত হক, মিজান হক, হিসাব কিতাব সব হক, জান্নাত হক, জাহান্নাম হক, তোমাদের কারো কোনো পাওনা থাকলে বলো, আমি তো ভুল হয়ে যেতে পারি। এক সাহাবি উঠলেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অমককে আমার কাছ থেকে নিয়ে খেজুর দিছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমি যে খেজুরটা দিছিলাম এটা আমি ফিরে পাই নাই। বলে যে ফজল, এটা ওর খেজুরটা, ওর খেজুরটা দিয়ে দাও। আরে শুনো, এটা সহজ, দুনিয়াতে খেজুরের বদলে খেজুর দেওয়া সহজ, আখেরাতে খেজুরের, দুনিয়ার খেজুরের বদলে আখেরাতে দেওয়া যাবে না। আর এক সাহাবি উঠলেন যে ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি জুতের কাঁটা ঠিক করতেছিলেন, আমি একটু আগাইছিলাম, আপনি আমাকে ফোসা দিছিলেন একটা লাকড়ি দিয়া। বলে যে দুনিয়াতে পুত্রশোধ দেওয়া সহজ, তাড়াতাড়ি পুত্রশোধ দাও। ওই সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই ফোসা দিছিলেন যখন, তখন আমার গায়ে কোন কাপড় ছিল না, আপনার গায়ে তো চাদর রয়েছে, সাথে সাথে চাদর উঠাই দিলেন। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যে ইমানের খবর রাখতে চায় ইমানও তাকে ভুলে না। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা শিখাইছেন, দাওয়াতকে শিখাইছেন, দাওয়াত দিতে হবে তাওহীদের, দাওয়াত দিতে হবে রিসালাতের, দাওয়াত দিতে হবে আখেরাতের। এই তিনটেই, এই তিনটেই আমাদের জিন্দগির মাকসাদ হবে। আমরা দাওয়াত দিতে থাকবো, দাওয়াত যখন দিতে থাকবো, শরীয়তের সমস্ত আহকামাতের জলে পানি পৌঁছবে, সমস্ত আহকামাত তখন উজ্জীবিত হবে, নামাজ সুন্দর হবে, যাকাত সহি হবে, আজ সহি হবে, জিন্দগি সুন্নত শরীয়তের পাবন হবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা সাহায্য চাইছিলেন, চাইতেছেন, এটা শুনে তো আমাদের কাছে কেমন যেন লাগতেছিল, কিন্তু ওলামায়ে কেরামি হলে আমাদেরকে বুঝাইছেন এই সাহায্যটার অর্থ কি, নুসরত, নুসরত কি শব্দ, নুসরতের অর্থটা কি, আমাদেরকে বুঝাইছেন ওলামায়ে কেরাম যে পানি দেওয়া। এই জন্য মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আমি যত বড় নামাজি হই না কেন, আমি যত জিকির কান্নাওয়ালা হই না কেন, আমি যত বড় দান সাদকা কান্নাওয়াল হই না কেন, আমি যত বড় তবলিগী হই না কেন, চিল্লা তিন চিল্লা দেনাওয়ালা হই না কেন, মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমার সম্পর্ক যেন ওলামায়ে কেরামদের সাথে থেকে শিথিল না হয়। আমরা 24 ঘন্টা ওলামায়ে কেরামদের মহতাজ, তাদের কাছ থেকে আমরা জানব, তাদের কাছ থেকে শুনবো আমাদের আমল কি কি করে তাদেরকে শোনাবো, তাদের কাছ থেকে শুনে আমরা ইমান আমলের সহি রাহবারি নিব। যদি ওলামায়ে কেরামদের সাথে আমাদের সম্পর্ক থাকে, আমাদের জোর মিল থাকে, তাহলে আমাদের গুমরা হওয়া মুশকিল হয়ে যাবে, কেউ আমাদেরকে গুমরাহ করতে পারবে না। একদিকে যদি দাওয়াতের কাম করতে থাকি, আর একদিকে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে আমাদের আমলকে ঠিক রাখতে থাকি, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, দিন দিন আমাদের তারাক্কি হইতে থাকবে, আমাদের মেহনতের দ্বারা আমাদের ঘর আবাদ হবে, আমাদের মসজিদ আবাদ হবে, আমাদের বস্তি আবাদ হবে, আমাদের এলাকা আবাদ হবে, আমাদের অঞ্চল, আমাদের শহর আবাদ হবে, আমাদের দেশ আবাদ হবে, আস্তে আস্তে সারা দুনিয়াতে ছড়ায় পড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটা মসজিদকে কেন্দ্র করে সারা দুনিয়াতে জামাত পৌঁছে গেছে, সারা দুনিয়াতে জামাত পৌঁছে গেছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এখনো মসজিদ আজম আবাদ হইতে পারে, কিন্তু শর্ত হইল কি, শর্ত হইল এই কামটাকে যেন আমরা কোনো রেওয়াজি কাম না বানাই। কোন কাম যখন রেওয়াজি হয়ে যায় তখন এটা মত হয়ে যায়। এই কামকে কামের উসুলের মুসুলের কাম নিজস্ব উসুল মতো, নিজস্ব উসুল মতো সার্বক্ষণিক ভাবে, যখন সুযোগ পাইলাম তখন না, সার্বক্ষণিক ভাবে কোরবানিয়ার মুজাহাদার সাথে আল্লাহ তাআলাকে রাজি করার জজবায়, উম্মতের হেদায়তের জন্য আখেরাতে বিনিয়োগ বিনিময় করার আশায় যখন নাকি এই কাম চলতে থাকবে, তখন তৃতীয়বার আবার ওই কাম তার শক্তিকে দেখাবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা যে পানি দিতে বলছেন, আর পানি, পানির অর্থ হল শেষ, শেষ দেওয়া জমিনের মধ্যে, সমস্ত মুসলমানদের, সমস্ত মানুষের দিল হইল জমিন সমতুল্য, সমস্ত মুসলমানদের দিল কি ভাই, জমিন সমতুল্য। শেষ দেওয়ার জন্য সর্বপ্রথম জরুরি হইল উঁচা নিচা ঠিক করা, উঁচা নিচা যদি ঠিক না হয় তাইলে উঁচা জায়গায় যে ফসলটা আছে সে পানি পায় না, নিচা জায়গায় পানি বেশি হয়, যে পরিমাণে পানির দরকার তার চেয়ে বেশি হওয়ার কারণে পানির নিচে ফসল পচে। প্রথমে জমিনকে হামার করা, তারপরে জমিনের মধ্যে যত ময়লা আছে, আবর্জনা আছে, এগুলোর থেকে জমিনকে পাক করা, তাইলে আপনার মেহনত কষ্ট করে যে পানির আয়োজন করছেন এই পানিটা কাজে লাগবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, দাওয়াতের মেহনতের দ্বারা জমিন হামার হবে, জমিন কি হবে, জমিন হামার হবে, আহকামাতের পাবন্দির দ্বারা আকাবাতের পাবন্দির দ্বারা ওই ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, ময়লা আবর্জনা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা সকলেই দাওয়াতে মেহনত করবো তো ইনশাআল্লাহ। বলে যে এটা এরকম না যে আমরা এখানে আসছি, আমাদের প্রথম বাঘের ইস্তেমা আমাদের রোববার দিন পর্যন্ত ইস্তেমা থাকবে, রোববার পর্যন্ত ডাকবো বয়ান টেনশনে তারপর দোয়া করে চলে যাবো, এটা এরকম না, এটা এরকম জিনিস না। এমন না যে আমরা তো এলাকাতে মেহনত করছি, কিছু জামাত তৈরি হয়ে আসছে, আমাদের আজাইন এত ছিল তো এখন আমরা বাকি সব ফ্রি, ওইরকম না। মেরে মহতরাম দোস্তর দুর্গ, দাওয়াতের মেহনতের মাকসাদ হইল দুনিয়ার জীবনের থেকে বিমুখ হয়ে আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়া, মালের থেকে নিজেকে ফিরাই এনে